বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিত শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুত বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু বিবেচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধব বৃন্দাবৈ তুলসীদেব বৈ পিয়াবৈ কেশবস্য চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্তয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োদীরে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্ভরেণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম ভীতাত্তিহম পুনতপাল্লভবদ্বীপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরেপসি তরাজ্জলক্ষ্যম ধর্মীষ্ট আর্য বচসা জদগাধরণ্য মায়ামিগ দৈতেপসিতম বধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদ পল্লবনখ চন্দমনি ছটায় বিস্ফুরজিত কিমপি গোপবধূ সুদর্শী পূর্ণানুরাগর সাগর সারবতি সারাধিকাময়ী কদা কৃপা করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ সদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজানুলম্বিত ভুজৌ কনকাবদতো সংকীর্তনৈকবিতর কমলায়তাক্ষ বিশ্বাম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিতো দিব্যরূপম ভুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গরমণীয়জটাকলাপম গৌরীনিরন্তরবিভূষিতবামভাগম নারায়ণ প্রিয়মনঙ্গমদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীষজস্য বদনে লক্ষ্মীর্যস্য চ বক্ষসি যশাস্তি হৃদয় সম্বিহ ত্বম নৃসিংহমহম ভজে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে। এতত নিবৃত্তমানানাম মিচ্ছতামকুতো ভয়ম যোগিনাম নিপুনির্ণীতম হরির্নামানুকীর্তনম। এতত নিবৃত্তমানানাম মিচ্ছতামকুতো ভয়ম যোগিনাম নিপুনির্ণীতম হরির্নামানুকীর্তনম। শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, ভগবানে শতকরা শতভাগ শরণাগতি না হলে কেউ অকৈত্য ও সত্য কথা কীর্তন করতে পারে না। ভগবানেতে শতকরা শতভাগ শরণাগতি না হলে ভগবানই আমার রক্ষাকর্তা, ভগবানই আমার পালনকর্তা। অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ আমাকে রক্ষা করবেন সর্বদাই। আমি জনগণের ইন্দ্রিয় তর্পণের জন্য তাদের সুখকর কথাবার্তা কীর্তন করে নিজে নাম কিনব, এটাকে বলে আমার নিজের সুখের কথা, আমার নিজের ভোগবৃত্তির একটা বৈচিত্র্যতা। আর অকৈত্তব্য কথা কীর্তনের ফলেতে হয়তো জগৎবাসী বর্তমানে বুঝতে না পেরে আমার উপর অসন্তুষ্ট হলেন, কিন্তু নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণে তা সর্ব ইন্দ্রিয়ের সেখানে তর্পণ হলো, ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয়ের তর্পণ বিধান উদ্দেশ্যে অকৈত্তব্য সত্যকথার কীর্তন করলে পরে এটা ভগবানের সুখকর হয়, এটাকে বলে ভক্তি। আর পূর্বে যেটাকে বললাম সেটাকে বলে নিজের ভোগের এক বৈচিত্র্যতা। প্রাতকালীন অধিবেশনে আপনারা শুনেছিলেন শ্রীল পরীক্ষিত মহারাজজি প্রশ্ন রেখেছিলেন পরমহংস শ্রেষ্ঠ গুরুদেবের সম্মুখে, যে মাত্র এই কয়েকদিনের জন্য জীবন ধারণ করে কী এমন সাধনের ব্যবস্থা আছে যাতে সংসিদ্ধি লাভ হয়, যাতে সংসিদ্ধি লাভ হয়। সিদ্ধি নয়, সংসিদ্ধি একমাত্র ভক্তিসিদ্ধিকেই বলা যায়, অন্য কোনো কিছু যে সংসিদ্ধি এই শব্দটা ব্যবহার করা যায় না। সংসিদ্ধি বললেই সম্যকরূপে সিদ্ধি, তার মানেই ভক্তিসিদ্ধি, ভক্তি অমৃত স্বরূপা, আর ভগবানকে প্রীতিময় সম্বন্ধে বেঁধে ফেলার ব্যবস্থা। যে প্রশ্ন তিনি করেছেন সেটা সমস্ত মরণশীল যত মানুষ আছেন, জগতের জীব আছেন, তাদের প্রত্যেকেরই এই প্রশ্নটা করা উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে কাউর হৃদয়েতে এই ধরনের প্রশ্ন উদয় হচ্ছে না। আর এই ধরনের প্রশ্ন উদয় হচ্ছে না বলে আমরা খুবই চিন্তিত, কেন এই ধরনের প্রশ্ন উদয় হচ্ছে না। যখন মায়া মোহতে জীব সকল সম্পূর্ণরূপে মোহিত হয়ে পড়ে থাকে সেই সময় এই ধরনের প্রশ্ন উদিত হতে পারে না, কিন্তু যখনই মায়ার পর্দা, মায়ার যে আবরণ ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সাধু সঙ্গেতে হরিনাম সংকীর্তনের দ্বারা, তখনই ধীরে ধীরে হৃদয়েতে আত্মকল্যাণজনক কিছু প্রশ্নের উদয় হয়। আর সেই চরম আত্মকল্যাণের বিষয়ই হলো শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণের শ্রবণ কীর্তনের প্রসঙ্গ। এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এতে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। আমরা প্রচুর প্রমাণাবলী উদ্ধার করব। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষস্যেহ যত কার্যম ম্রিয়মানঃ সর্বথা। অথ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরম গুরু পুরুষস্যেহ যত কার্যম ম্রিয়মানঃ সর্বথা। তার উত্তরেতে ছিল সুখদেব গোস্বামী উত্তর দিচ্ছেন। সুখদেব গোস্বামী বলছেন, যে প্রশ্ন হয়েছিল তার উত্তরেতে বলছেন, প্রথম কথা তিনি সেই যে প্রশ্ন পরীক্ষিত মহারাজ করেছিলেন এই প্রশ্নের বিপুল প্রশংসা করলেন। বিপুল প্রশংসা, বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোক হিতহ নিপহ আত্মবিৎ সন্মত পুংসাম শ্রোতব্যাদিষু জপরহ। রাজন, তোমার এই প্রশ্ন হচ্ছে সর্বোত্তম। বরিয়ান এষ তে প্রশ্ন, এষ প্রশ্ন বরিয়ান, তুমি যে প্রশ্ন সম্মুখে রেখেছ এই প্রশ্নটাই হলো সর্বশ্রেষ্ঠ প্রশ্ন। এর ওপরে আর কোনো প্রশ্ন জগতে হতে পারে না, কারণ যে প্রশ্নের মধ্যে চরম আত্মকল্যাণের বিষয় অন্তর্নিহিত রয়েছে সেটা ছাড়া আর কোন প্রশ্নকে জগতে সর্বোত্তম প্রশ্ন বলতে পারি? কোনো প্রশ্নই জগতে এমন নাই যার দ্বারা এই ধরনের একটা প্রসঙ্গ আসতে পারে। তাই জন্য এই প্রশ্নটাকে, জগতে অজস্র প্রশ্ন থাকতে পারে, অসংখ্য প্রশ্ন, কিন্তু শ্রীল গুরুদেব পরমহংস শ্রেষ্ঠ সুখদেব গোস্বামীজি বলছেন, বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোক হৃত নিপহ আত্মবিদ সন্মত পুংসাম শতব্যাদি সুজপরাহ। বলছেন এইটি সর্বোত্তম প্রশ্ন, কারণ এই প্রশ্ন যত জগতে আত্মবিদগণ ছিলেন বা আছেন বা থাকবেন ভবিষ্যতে তবে সবারই এটা অনুমোদিত। আত্মবিৎ সন্মত পুংসাম শতব্যাদিষু, যত শ্রবণীয় বস্তু আছে শতব্যাদিষু, যত শ্রবণের বস্তুগুলো আছে, যত শ্রবণীয় বস্তু থাকতে পারে শ্রবণের প্রসঙ্গ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বরিয়ানে সতে প্রশ্ন কৃত লোকহিত নিপহ আত্মবিদ সন্মত পুংসাম শ্রোতব্যাদি সুজপরহ। যত শ্রবণীয় বিষয় আছে জগতে এর চেয়ে কি মঙ্গলজনক কোনো শ্রবণের বিষয় কি থাকতে পারে? যদি স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে অ্যানালিটিক্যালি বিচার করে দেখে নিরপেক্ষ হয়ে, তাহলে অবশ্যই এই সিদ্ধান্তে উপনীত হবে যে মহারাজ ভাগবতে যে কথা বলেছেন সুখদেব গোস্বামী এটি ঠিক কথা। কারণ জগতে আপনারা যে কদিন এই জগতে থাকবেন, বিচরণ করবেন, ভালো মন্দ আস্বাদন করবেন, বিচার করে দেখুন এই সময়ের মধ্যে কখন কি অবস্থা হবে কোনো ঠিক নেই, শরীর চলেও যেতে পারে। আমাদের মহাজনগণ বলছে যে তোমরা কি কি বিষয়েতে এত সময় নষ্ট করে ফেলছো, তোমরা কি বিষয়েতে এত অমূল্য জীবন মনুষ্য জীবনের সময়গুলোকে অপচয় করে ফেলছো। একটা বাস্তব সাধুর লক্ষণ হলো সে একটা মুহূর্ত যদি অপচয় হয়ে কাঁদতে থাকে, আমার ওই মুহূর্তটা হরিভজন হলো না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের জীবনের একটা কথা। ছিল সরস্বতী ঠাকুর এই মনুষ্য জগতের মঙ্গলের জন্য সারা দিন চোখের জল ফেলতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি এই জগৎজীবের মঙ্গলের জন্য সর্বদাই চোখের জল ফেলতেন। তার জীবনে এমন সময় আমাদের গুরুবর্গ বা কেউ যারা দেখেছেন তারা লক্ষ্য করেননি, যে সময়ে তিনি একটা সময় অপচয় করে ফেলেছেন, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা পলক তিনি হরিসেবায় নিয়োজিত করে জগৎবাসীর কাছে। আজকে পৃথিবীর ইতিহাসে যত আচার্য আবির্ভাব হয়েছেন, যত আচার্য আপ টু ডেট আজ পর্যন্ত, সেই আচার্যগণের মধ্যে তার আচার্যের একটা স্পেশালিটি তিনি একটা রেখে গেছেন। এরকম আচার্যত্ব পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায় না। এ ধরনের অকৈত্তব্য কথা, লোকের হৃদয়কে নাড়িয়ে দেওয়া, আন্দোলন সৃষ্টি করা, এক একটা বাক্য, এক একটা শব্দ, আপনারাই যদি আত্মস্থ হয়ে বিচার করেন, দেবেন কোনো কোনো সময় কোনো কোনো সাধুর বাক্য শ্রবণ করার পর মনে হয় যেন হৃদয়ের একটা আন্দোলন সৃষ্টি হচ্ছে। অনেক তো এরকম কথা শুনেছি কি এরকম ধরনের হৃদয়কে নাড়া দিয়ে দিচ্ছে, একটা ইভলিউশন আনছে আমার জীবনে, এটা তো একটা সাধারণ কথা নয়। নিশ্চিত মনে হচ্ছে এই কথাগুলো বৈকুণ্ঠ জগৎ হৃদয় থেকে বলে দেবে, এই কথাগুলো এই জগতের নয়। এই কথাগুলো মনে হচ্ছে কেন যেন এগুলো পরজগৎ থেকে এই জগতে নেবে এসে। ছিল সরস্বতী ঠাকুর বদ্ধজীবের মঙ্গলের জন্য গ্রন্থ আদি রচনা থেকে আরম্ভ করে হরিকথা কীর্তন, বিভিন্ন এক্সিবিশন, বিভিন্ন পদ্ধতিতে যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করা, যাতে লোকের দৃষ্টি আকর্ষণ করা যায় শ্রী চৈতন্য চরণ কমলের দিকে, সেই জন্য তিনি অজস্র চেষ্টা করেছেন। প্রতি মুহূর্তে তার বিচার ছিল কি করে এই জগৎবাসীকে আমি ভগবানের কাছে নিয়ে যাব, কি করে বোঝাবো যে তোরা এইরকম একটা অমৃত পেতে পারিস। সেই জন্য তিনি তখনকার দিনের পরিবেশে, যেখানে এরকম ধরনের মডার্ন সোসাইটি টেকনোলজি ছিল না, তখনকার দিনে তিনি সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক এবং দৈনন্দিন নদিয়া প্রকাশ পর্যন্ত প্রকাশ করেছিলেন। যেটা এখনকার দিনে প্রকাশ করে সেটা আশ্চর্যের কিছু নয়, কেন মডার্ন টেকনোলজি হয়ে গেছে। কি করে তখনকার দিনে বহুপাতের পক্ষে সম্ভব হতো দৈনন্দিন নদিয়া প্রকাশ, রোজ খবরে কাগজের মতো বেরোচ্ছে রোজ, এবং হিন্দি, ইংরাজি, বাংলা, উড়িয়া, আসামি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, তামিল, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তিনি সর্বত্রই সেই সব প্রকাশনা আদি করে যাচ্ছেন, যাতে লোকের কাউর যদি একটা চোখ পড়ে বা এই কথাগুলো কানে আসে বা শুন বুঝতে পারে, তাহলে অবশ্যই তারা একটু ফিরে তাকাবে যে আমি কোন পথে চলছি। মানুষের জীবন মানুষ কীভাবে নষ্ট করছে তার একটা সুন্দর ছবি তুলে ধরেছেন আমাদের এই সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী একটা অপূর্ব ছবি তুলে ধরেছেন কি করে জগতের লোকগুলো তাদের অমূল্য সময়গুলোকে অপচয় করে ফেলছে। সুন্দর একটা দৃশ্য, এটা চোখ বুঝে আপনারা শ্রবণ করুন, এ শ্লোক বুঝতে পারবেন যে কীরকম আশ্চর্য অনুভব। নিদ্রয়া হিয়তে নক্তম ব্যবয়েন চ বাবয়, নিদ্রয়া হিয়তে নক্তম ব্যবয়েন চ বাবয়, দিবাচার্তে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। বলছেন নিদ্রয়া হৃয়তে নক্তম ব্যবয়েন চ বাবয়, দিবাচ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। কি সুন্দর ছবি, নিদ্রয়া হৃয়তে নক্তম ব্যবয়েন চ বাবয়, দিবাচ অর্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। বলছেন দিনের সময়টা তো কুটুম্ব ভরণের জন্য, টাকা পয়সা রোজগার, রান্না বাড়ি, বিভিন্ন ক্রিয়াকর্মেতে চলে গেল দিনের সময়টা, বিভিন্ন ক্রিয়াকর্মে অর্থ অর্জন, অর্থ উপার্জন, আত্মীয় পরিজনের পোষণ, ছেলে পুত্র পরিবার এসবের পোষণের জন্য ব্যয় হয়ে গেল। আর রাত্রে মানুষ গভীর নিদ্রায়, অর্থাৎ নিদ্রাটাকে এটাকে তমগুণ বলা হয়, আর ব্যবায়ন বিভিন্ন কাম উপভোগ করার জন্য রাত্রিকাল আনন্দ উৎসব করে কাটিয়ে দিল রাত্রিকাল। এইভাবে দেখা গেল মানুষের সমগ্র আয়ুষ্কাল যদি 80 বছর হয়, তার মধ্যে সমগ্র জীবনই বৃদ্ধ বয়সে কামনা বাসনা হৃদয়তে থাকলেও খালি কামনা বাসনার সামর্থ্যটা থাকে না, ভেতরে কামনা বাসনা ভরপুর রয়েছে কিন্তু ভোগ করার যে প্রবৃত্তি সেটা ভেতরে থাকলেও ভোগ করার জন্য যে ক্ষমতা দরকার হয় সেটাই মাত্র থাকে না। কাজেই বৃদ্ধ হয়ে গেলেই যে সে সিদ্ধ হলেন এরকম কোনো কথা না, বৃদ্ধ হয়ে গেলে আরও ভয়ঙ্কর অবস্থা হতে পারে। বৃদ্ধ অবস্থায় দুস্থ অবস্থা, ভেতরে কাম জর্জর করছে কিন্তু মৃত্যু চলে আসছে, তার ভালো খাবার দাবার হজম হচ্ছে না, বিভিন্ন রকম তার অসুখ বিসুখ দেখা দিয়েছে, এগুলো কুলশেখর রাজা সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি পূর্বেও বিভিন্ন সভাতে আপনারা হয়তো শুনে থাকবেন, বর্ণনা করেছিলাম, আবার কোনো সময় সুযোগ হলে সেগুলো পুনর্বার উত্থাপন করব। চেতনাটাকে উন্মেষের জন্যই এইসব কথা পুনঃপুন আলোচনা দরকার। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর যখন এলাহাবাদে প্রদর্শনী করছিলেন, এলাহাবাদে তিনি গৌড়ীয় মঠ করেছিলেন, 64টা গৌড়ীয় মঠ তিনি স্থাপন করেছিলেন, এবং এলাহাবাদে যখন তিনি প্রচার কার্য করছিলেন সেই সময় একদা এক তার্কিক ব্যক্তি, পুলিশ ডিপার্টমেন্টের অত্যন্ত উঁচু পদস্থ অফিসার, তিনি এসে প্রভুপাদের দর্শনে এলেন। এসে প্রভুপাদের সঙ্গে কথোপকথন করতে করতে এমন তর্ক জুড়ে দিলেন, প্রভুপাদ তাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দার্শনিক বিচার করে তাকে বোঝাচ্ছেন, তিনি কিছুতেই মানবেন না। তিনি ওই তর্কটাই অবলম্বন করেছেন, ভগবান বলে কোনো পদার্থ নেই আর থাকলেও আমাদের কোনো কাজের নয়, নিষ্ক্রিয়। বিভিন্ন ধরনের দিক থেকে তিনি এই তর্কই করে যাচ্ছেন, আর প্রভু সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিভিন্ন বিচার উত্থাপন করছেন, বেদ বেদান্ত বিভিন্ন শাস্ত্রীয় প্রমাণ অবলম্বন করে তাকে বোঝাবার চেষ্টা করছেন যে ভগবান যে সবচেয়ে করুণাময়, আপনি সে করুণার কিছু অনুভব করেন নাই বলে আজ আপনার এই রকম তর্ক উত্থাপন হচ্ছে। কিন্তু তিনি মানতে রাজি নয়। কম করে 3-4 ঘন্টা প্রভুপাদের এই তর্ক করে নষ্ট করে দেওয়ার পর যখন তিনি তর্ক করতে করতে চলে গেলেন, তখন প্রভুপাদ বিষণ্ণ মনে, অপ্রাকৃত বিষণ্ণতা, আমাদের মতো বিষণ্ণ নয়, যে আমার অমূল্য হরিভজনের সময়টা এই সময়টা চলে গেল, এই সময় আমি অন্য অনেক কাজ করতে পারতাম সেবা। সেই সময় ছিল সারঙ্গ গোস্বাই মহারাজ, ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ সেখানে ব্রহ্মচারী অবস্থায় ছিলেন, ব্রহ্মচারী তিনি পূর্বে গৃহী ছিলেন, তারপর ত্যাগ করে অপ্রাকৃত প্রভু। ঘরেতে প্রবেশ করে দেখেন প্রভুপাদের একবারে গুরুগম্ভীর চেহারা, এরকম চেহারা তো দেখিনি, একে তো সোনার বরণ, তারপর লাল টুকটুক করছে, যেন মনে হচ্ছে রক্ত জমে গেছে মুখে। কি হয়েছে প্রভুপাদ আপনার? প্রভুপাদ কয়েকবারে প্রশ্ন করার পরে বললেন, দেখো না, একজন ব্যক্তি এলেন এখানে, এসে আমার 4 ঘন্টা হরণ করে নিয়ে গেল, কিছুতেই তাকে বোঝাতে পারা গেল না যে ভগবান যে অপ্রাকৃত জগতে রয়েছেন, তার প্রভাব আপনি জড় অবস্থায় অনুভব করতে পারছেন না, আমার সময় নষ্ট করে সে তর্ক বিতর্ক উত্থাপন করে চলে গেল। ছিল অপ্রাকৃত প্রভু কেবল সেই ব্যক্তির নাম এবং ঠিকানাটা জেনে নিলেন, জেনে নিয়ে ওই রাত্রির বেলা সঙ্গে সঙ্গে, তখন অনেক রাত্রি হয়েছে, প্রায় 10:30 ওই অবস্থায় কাপড় চোপড় না করে সোজা চলে গেলেন ওখানে, গিয়ে সেখানে গিয়ে গেটে অত্যন্ত ধাক্কা মারলেন, খুলুন দরজা। ধাক্কা মারতে মারতে বলে ওপর থেকে আওয়াজ, কে? বলে আমি, নিচে আসুন। আসার পরে অনর্গল ইংরাজিতে একেবারে গালাগাল দিয়ে, আপনি মানুষ একটা প্রমাণ করুন, এক্ষুনি চলুন, কার চরণে আপনি অপরাধ করেছেন, আপনার সর্বনাশ হয়ে যাবে বলে তাকে ঘাট ধরে নিয়ে এসে প্রভুপাদের চরণে ফেললেন। ওই জন্য দেখা যায় অনেক সময় মালিকের দ্বারা যা হয় না, মালিকের আমরা পরিচয় দিই, ছিল গোস্বামী মহারাজ ভগবানের নিজজন, কিন্তু আমাদের টিকাকার আমাদের কীর্তনেতে গুরুবর্গ লিখেছেন, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে। অনেক সময় দেখা যায় মালিক যেটা পারেন না কুকুর সেটা করে ফেলে, এগুলো আশ্চর্য ব্যাপার। তার মানে এটা অনুভব, এটা হচ্ছে ভাবের কথা। অপ্রাকৃত জগতে গুরু বৈষ্ণবের কুকুর হওয়ার যে সৌভাগ্য, সেটা যদি আমি কোনোদিন লাভ করি তাহলে কৃতকৃতার্থ হব। সমস্ত প্রতিবাদের গ্রন্থগুলোতেই এই কথাই লেখা হয়েছিল যে গুরুবর্গের অপমানকে রদ করার জন্য গুরুবর্গের কুকুর হিসাবে আমাকে ঘেউ ঘেউ করতে হচ্ছে, আপনারা এর জন্য কিছু মনে করবেন না। যে কথা বলেছেন তার উত্তর এটা, ক্ষমতা থাকলে এর উত্তর দিন, আর নাহলে চুপ হয়ে যান, কোনো দিন যেন এই ধরনের মন্তব্য করবেন না। প্রতিবাদের গ্রন্থ মানেই খালি লড়াই নয়, অনেকে ভাবেন তাহলে আমাদের শাস্ত্র জগতে সিদ্ধান্ত জগতে শ্রীমান মহাপ্রভু সিদ্ধান্ত স্থাপন করেছিলেন, অপরপক্ষের সিদ্ধান্তকে খণ্ডন করে স্থাপন করেছিলেন, আমাদের গুরুবর্গও করে থাকেন, সবাই করেছেন, আর আমরা তাদেরই বংশধর, কাজে আমাদের সম্প্রদায়ে যদি কোনো সিদ্ধান্ত বিরোধ রসাভাস ইত্যাদি উত্থাপিত হয় সেগুলোকে চুপচাপ সহ্য করা এটা মহামূর্খতার পরিচয়, আর যদি যাকে ভগবান ক্ষমতা দিয়েছেন এগুলো রেক্টিফাই করা সংস্থাপন করা যেটা বাস্তবিক আচার্যের কাজ সেটা যদি তিনি না করেন তাহলে তাকে শাস্তি পেতে হয়। যার জন্যই ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ পরমংশ বৈষ্ণব হয়েও জগতে যেন কোনো কেচ্ছা কেলেঙ্কারি অত্যাচার সাধু জগতে না হয়, সেই জন্যই তিনি আজকে সকালে যে বলেছিলাম তিনি হঠাৎ ফ্রেঞ্চ কাট দাড়ি, ফ্রেঞ্চ কাট এখানে এরকম ফ্রেঞ্চ কাট দাড়ি করে আর ধুতি পাঞ্জাবি গিলে করা পরে ওখানে গোদ্রুমে চলে এলেন। গোদ্রুমে এসে ভক্তিময় ঠাকুর কাছে উপস্থিত হলেন। ভক্তিময় ঠাকুর, বাবাজি মা এ আপনার কী বেশ? বলে এখন তো আর আমাকে কেউ কিছু বলতে পারবে না, এখন তো আমি জামাইয়ের বেশ গ্রহণ করেছি, এখন ইচ্ছে মতো যা খুশি করব। কথাটা কত বড় থাপ্পড়, একটা একটা সাধু জগতে কত বড় থাপ্পড়, এটা যা লজ্জা আছে সে জানতে পারবে। তিনি আমাদের মতো অপদার্থগুলোকে শিক্ষা দেওয়ার জন্য বললেন যদি ভোগ করতে হয় জগতে তো ভোগের অভাব নেই, যাও সস্তা কত ভোগ পড়ে রয়েছে। অপ্রাকৃতিক জগতের ভজন করতে এসে কেউ যদি এই গোপনে অত্যাচার করেন তার থেকে তো চলে যাওয়া ভালো, সম্প্রদায়টাকে তো কলুষিত করা উচিত নয়। শ্রীল বাবাজি মহারাজ রানী চড়াতে রামীর ধর্মশালায় ওখানে ভজন করতেন, কখনো কখনো পায়খানার মধ্যে ঢুকে ভজন করতেন কেউ যেন বিরক্ত না করে। যেখানে তিনি পড়ে থাকতেন শুয়ে থাকতেন বিশ্রাম করতেন ভজন করতেন, তার বিশ্রাম আর কি, কিছুই না বিশ্রাম। অন্তর্যামী সেই বৈষ্ণব সবই জানতেন, কোনো কোনো ব্যক্তি এই মহাপুরুষের সেবক এই পরিচয়ে পরিচিত হওয়ার জন্য তার সামনে ঘোরাফেরা করতেন, আমি বাবাজি মহারাজের সেবক, দেখেছো এই পরমহংস বাবাজি আমি একমাত্র সেবক, কিন্তু তিনি গোপনে ব্যবিচার করেন। বাবাজি মহারাজ অন্তরে সবই জানেন। তিনি একদিন রাত্রিবেলা ডাকছেন নাম ধরে, কোথায় গেলে কোথায় গেলে তুমি কোথায় গেলে, কোনো সারা শব্দ পেলেন না। পরের দিন সকালবেলা বেলাতে বললেন আপনি কোথায় গেছিলেন, আপনার নাম ধরে আমি অনেক ডাকাডাকি করলাম, কোথায় আবার ছিলাম, আপনার সামনেই ছিলাম না, আপনাকে অনেক ডেকেছি আমি, আমি তো সারা দিলেন না, এরকম আমি মিথ্যে কথা বললাম। পরের দিন ছিল বাবাজি মহারাজ আবার দু একদিনের মধ্যে আবার ওরকম লীলা করলেন, নাম ধরে ডাকছেন অনেকবার চিৎকার করে তাকে সারা পাচ্ছেন না, সেখানে গিয়ে চোখে ভালো দেখতে পেতেন না, তার বিছনাটাকে এরমেন করে দেখলেন বিছনা ফাঁকা নেই। অন্তর্যামী বাবাজি মহারাজ সবই জানেন। তিনি পরের দিন তাকে শুনিয়ে শুনিয়ে বলছেন এত সস্তা জিনিসের জন্য এত সময় নষ্ট করার তো প্রয়োজন নেই, চলে গেলেই তো হয়, এত সস্তা জিনিস প্রাপ্তির আপনার ইচ্ছা এই চলে গেলেই হয়, এর জন্য তো মিথ্যে কথা বলার দরকার নেই। কিছুদিনের মধ্যেই দেখা গেল উনি একটা চাউলির সঙ্গে বেরিয়ে চলে গেলেন সংসার জীবন। তো এই ধরনের আমাদের চরিত্রের অবস্থা যদি হয় তাহলে সাধু সমাজকে কেউ বিশ্বাস করবেন না, এই জন্যই করা কথাগুলো বলতে হয়েছে, কোনো হিংসা করে নয়, প্রত্যেকের চরণে আমি প্রার্থনা জানাই তারা যেন আমার মনোভাবটাকে অনুভব করে তারা যেন হিংসা প্রবৃত্তির প্রশ্রয় না দেন। এখানে আমরা দেখলাম যে শ্রীল সুখদেব গোস্বামী কী সুন্দরভাবে এই আমাদের জীবনের যে সময়গুলো কীভাবে চলে যাচ্ছে, নিদ্রায়া হৃয়তে নক্তম ব্যব্যায়েন চবাবয়ঃ দিবা চার্তে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা, আর তারপরে যে শ্লোক বলেছেন সেটাকে মনে রাখলে খুব ভালো হয়, সেটা বলছেন যেটাকে আমরা আত্মীয় পরিজন বলে মনে করি, যেটাকে আমরা আত্মীয় পরিজন ইত্যাদি মনে করে আমরা কৃতকৃতার্থ হই, সেই সম্বন্ধে বলছে দেহাপত্য কলত্রাদিষু আত্মসৈন্যেষু অসস্যপি তেষাং প্রমত্ত নিধনম পশ্যন্নপি নপশ্যতি, এতে স্নেহের নিগড়ে স্নেহের বন্ধনে এমনই নিবদ্ধ হয়ে রয়েছেন যে তার আত্মীয় পরিজন এগুলো তার যে শত্রু সদৃশ্য এটা সে অনুভব করতে পাচ্ছে না। এই স্নেহতে যদি যদি ওই অন্ধ ধৃতরাষ্ট্রের কথাই তোলা হয় তাহলে অন্ধ ধৃতরাষ্ট্রজিকে কত ধরনের উপদেশ করেছিলেন কে, বিদুরজি মহারাজ। কিন্তু সেই উপদেশের একটাও যদি অন্ধ ধৃতরাষ্ট্রজির হৃদয়কে স্পর্শ করত তাহলে আজকে এ ধরনের অবস্থাটা হতো না, সর্বনাশ উপস্থিত হল। কাজেই উপদেশ সাধুরা করবেন, তাদের এটা ধর্ম, তারা করে যান, চিরকালে এইটি বিধান। যার শোনবার শুনে কৃতকৃতার্থ হন, আর যার না শোনার সে না শুনে নরকে চলে যান, কিছু করার নাই। সেই জন্য সেখানে বলছেন যে দেহাপত্য, এই দেহ আপত্য কলত্র, কথাটা হচ্ছে স্ত্রী আদি, এটা কলত্র ব্যবহার করা হয়। দেহাপত্য কলত্রাদিষু আত্মসৈন্যেশু অসস্যপি, এরা সব ভগবানের চিন্তন করে না। যে বা যারা ভগবত চিন্তন করে না, ভগবানের স্মরণে নেই, সেই ধরনের কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে যদি আমার কথোপকথন হয় বা আমার জীবনের কোনো সময় যদি বৃথা ব্যয় হয় সেটাকে বলা হয় অপচয়। সেটা হচ্ছে যমরাজের খাতায় চলে যায় যে সময়গুলো। ওই জন্য বাস্তব যারা খুব অত্যন্ত চিন্তাশীল সাধু তারা সর্বদাই ২৪ ঘন্টার মধ্যে ২৪ ঘন্টা নানা কায়দা করে নিজেকে ভজনেতে নিমজ্জিত থাকেন, কোনোরকমভাবেই যেন বহির্জগতের কোনো প্রসঙ্গ তাদের হৃদয়কে স্পর্শ না করতে পারে। আমি অনেককেই বলি যে গুরু বৈষ্ণবের সেবা মনে করে ওরা খাওয়া দাওয়া কাপড় চোপড় এসবের চিন্তা করে, তারা একটা গুপ্ত সেবার কথা তারা জানে না, এত বোকা তাদের মাথায় আসে না। গুরু বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ সেবা হলো এমন কিছু পরিস্থিতি তুমি তাকে করে দাও যাতে তার জীবনের একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট না হয়। বোঝা গেল কি বললাম? তার সেবা যদি করতে যে সবচেয়ে বড় সেবা হলো তাকে যেন কেউ সময় অপচয় একটা মুহূর্ত না করতে পারে, তাতে কী হবে, আশীর্বাদ করবে। সে যে ধরনের সেবা করেছিলেন ঈশ্বর পরিবাদ মাধবেন্দ্র পরিবাদকে, ২৪ ঘন্টা হরিশরণ, তার তো নিজের হরিশরণ আছেই, অথবা আরও বেশি করে হরিকীর্তন হরিকথার দ্বারা নিমজ্জিত রেখেছেন, রসেতে ডুবিয়ে রেখেছেন। যদি কেউ তার সময় অপচয় করে সেক্ষেত্রে তিনি অত্যন্ত দুঃখী হয়ে পড়েন, তার সময় তার নষ্ট অপচয় করলে তা সহ্য করতে পারেন, অত্যন্ত কষ্ট হয়। ওই জন্য শ্রীল কৃষ্ণদাস বাবাজি মহারাজ আমাদের গুরুবর্গ ছিলেন, প্রভুপাদের জন, নামনিষ্ঠ মহাপুরুষ ছিলেন। নাম কিভাবে করতে হয় সেই মহাপুরুষকে যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন, যারা যাদের হৃদয়ে আছে আশ্চর্য, সর্বক্ষণ হরিনাম হরিকীর্তন। কেউ যদি কোনোভাবে তার কাছে এসে কোনো প্রসঙ্গ তুলতেন, মহারাজ ওই ব্যক্তি এরকম ধরনের পরিস্থিতি করছে জানেন, এ ধরনের, বাবাজি মহারাজ কোনো কথা না শুনে খালি বলতেন, বাবা কথা তো একটাই, হরে কৃষ্ণ, আর তো কোনো কথা নেই আমাদের, তুমি এত কথা কোথা থেকে পেলে, হরে কৃষ্ণ আমাদের কথা, সর্বদাই কীর্তন করতেন। অথবা শেষ সময়তে যখন তিনি নন্দগ্রামে তিনি পাবন সরোবরের তীরে ভজন করতেন, সনাতন গোসাইয়ের যেখানে ভজনকুটি ছিল, সনাতন গোসাইয়ের ভজনকুটির ছিল নন্দগ্রামে যেখানে পাবন সরোবর, আর ছিল রূপগোস্বামীপাদের ভজনকুটি ছিল টেরিকদম্ব, আশেশ্বর মহাদেবের ঠিক পাশে সেইখানে ছিল। সেখানে ছিল বাবাজি মহারাজ, কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি শেষ সময়তে পড়ে থাকতেন, ভজন করতেন নন্দগ্রামে, অপ্রাকৃত সংকীর্তন, এবং সর্বদাই ডুবে রয়েছেন, কাউর জগতের কোনো কোনো খেয়াল নেই তার। ডাক্তার বলেছেন ওনাকে শীঘ্রই ভালো জায়গায় নিয়ে যান, দিল্লি আদি, এখানে শরীরে ওনার চিকিৎসা করান, অত্যন্ত অবস্থা খারাপ, শরীর ভালো নয়। তিনি বলেছিলেন আমার শরীর যদি এখানে টুকরো টুকরো হয়ে পড়ে যায় তথাপি আমাকে নিয়ে যেও না। একবার তাকে জোর জবরদস্তি দিল্লিতে নিয়ে যাওয়া হলো, তারপর সেখান থেকে পালিয়ে এলেন, বললে আমার সেও এখানে না শোক তথাপি আমাকে কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই, আমার শরীর যদি না শোক এখানে হোক, কোনো হসপিটালে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কোনো ব্যক্তি যদি তার ওই ভজন জীবনে কোনো অন্য প্রসঙ্গ তুলতে চাইতেন তিনি অত্যন্ত দুঃখী হতেন। কোনো ব্যক্তি না জেনে তার কাছে গিয়ে দণ্ডবোধ করে বলতেন বাবাজি মহারাজ কেমন আছেন, ভালো আছেন, আপনার শরীর কেমন আছে? সঙ্গে সঙ্গে বলতেন, এই যাও তো, যাও যাও চলে যাও, কেন শরীরের কথা মনে করে দিয়েছেন কেমন আছে। আর কোনো ব্যক্তি যারা জানেন তারা গিয়ে সাষ্টাঙ্গ দণ্ডবাক্যে মৌন কিছুক্ষণ বসলেন, আর হাত জোর করে খুব বিনম্র হয়ে বলল, মহারাজ আপনার কাছে কিছু উপদেশ নিতে এলাম, অপ্রাকৃত সংকীর্তন কীভাবে করব আপনার কাছে না আসে। বসো বসো বসো বসো বসো বলে কীর্তন আরম্ভ করলেন। একটা কীর্তন শুনবার জন্য কৃষ্ণ ব্যস্ত হয়ে যায়, আর সাধারণ লোকের কথা ছেড়ে, বসো বসো বসো বসো বসো বসে বসিয়ে এবার কীর্তন শুরু করলেন একটা, সেই কীর্তন শুনে তার ব্যক্তির হয়ে গেল। তো যারাই জড় প্রসঙ্গগুলোকে তাদের জীবনে ঘুরিয়ে ফিরে এনে দেওয়ার চেষ্টা করবে তারা অত্যন্ত দুঃখী হন। সেই জন্য সবচেয়ে বড় গুপ্ত সেবা হলো গুরু বৈষ্ণবের সেবা, হলো বাণী সেবা। এটা কেউ অনুভব করতে পারেন না, সবচেয়ে বড় সেবা হলো বাণী সেবা। তার মানে এই না অন্য সেবাগুলো সব বাদ পড়ে গেল, তা বলছি না, কিন্তু যে কোনো সেবা করবে সেটা বাণী সেবার মাধ্যমে। গৌড়ীয় মঠের স্ট্যাটিস্টিক্স দেখলে, বিচার করলে দেখা যাবে যারাই গুরু বৈষ্ণবের সেবা করতে গেছেন তাদের প্রত্যেকেরই কাউর না কাউর, প্রত্যেকেরই বেশিরভাগ জড় অভিনিবেশ চলে এসছে, গুরু বৈষ্ণবের জড় দর্শন হয়েছে, তাদের অধঃপতন হয়েছে। একশো ভাগের মধ্যে ইফ নট মোর, যদি বেশি না হয় 99 ভাগ। কিন্তু যারা গুরু বৈষ্ণবের বাণী সেবাকে আশ্রয় করে গুরুদেবের বপু সেবা ইত্যাদি করেছেন তাদের কোনো ভয় নেই। অর্থাৎ গৌড়ীয় সিদ্ধান্ত অনুযায়ী শুধু নয়, অন্য সম্প্রদায় যদি হয় তাতে এই কথাটা কার্যকরী হবে। এটা যে বাণী সেবা এবং বপু সেবা প্যারালাল চলতে হবে, প্যারালাল। অর্থাৎ কেউ খালি বপু সেবা করলো আর বাণী সেবা দিয়ে কোনো নেই, গুরুদেব ওরম বলেই থাকে, ও তো বসিয়ে দিলেই বলবেন, গুরুদেব হরিকথা বসেন শিষ্য চলে গেল ঘোড়াঘুড়ি করতে, এদিক হয়ে গেল। শ্রীল বামঙ্গ সীমা দুঃখ হয়ে বলতেন, এই যে পত্রিকাগুলো আমাদের বেরোয়, আমাদের মঠের কটা লোক খুলে দেখে বলো তো, একটা লোকও তো আমার মনে দেখে না। শ্রীল বামঙ্গ সীমা দুঃখের সঙ্গে বলতেন, আমরা তো প্রকাশ করছি কিন্তু আমাদের মঠের একজনও প্রায় খুলে দেখে না, ওরা আজ এই মাসে আমাদের প্রত্যেকটা মাসে কী কী বেরোচ্ছে, এরম অবস্থা বলতেন। কথাটা কত বড় সত্য কথা, যদি এ কথাতে রাগ হবে অনেকের, অসন্তুষ্ট হবেন রাগ, কিন্তু বাণী সেবা না করে যদি বপু সেবা করতে যায় তাহলে বিপদ। যার জন্য কেউ যদি হরিকথা না শুনে খালি ফল ফল চাল ডাল ওইসব নিয়ে এসে আমাকে, আমি দূর হও, তুমি চাল ডাল নিয়ে এসো, তুমি একটা হরিকথার সময় তোমার কোনো নজর নেই, আর তুমি কি চাল ডাল তেল নুন নিয়ে আসছো, তুমি তোমার মতলবটা কী বলো তো, হ্যাঁ ফল নিয়ে আসছি এই নিয়ে আসছি, যাও চলে যাও আর লাগবে না। আর যা দেখবো হরিকথা কীর্তন সে কিছু না দিতে পারলো, বসো বসো বসো। আমাদের জীবনে এরকম আনন্দ লাগে, হ্যাঁ এই হরিকথাটা শুনছে মানে প্রত্যেক বাস্তবিক আমাকে দান দিচ্ছে, কেন চৈতন্য মহাপ্রভু আমাকে দান দেবে, চৈতন্য মহাপ্রভু দেখবে এ হরিকথা কীর্তনের ফলে এর আচরণ স্বভাব চরিত্র আদর্শ যারা শ্রবণ করেছিল তাদেরকে স্পর্শ করেছে, তারা জীবনে গ্রহণ করার চেষ্টা করছে শ্রবণ করা, এটি তো সবচেয়ে বড় দান, আর কি দান। নিত্যানন্দ প্রভু হরিদাস দৌড়ে দৌড়ে গিয়ে কি বলেছিলেন, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, এই কথাই তো বলেছিলেন, বলো বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো আমাকে কিনে নাও, এই কথাই তো বলেছিলেন। দাঁড়ে দাঁড়ে গিয়ে কি চাল ডাল তেল নুন চেয়েছিলেন নাকি, কেউ কথাটা অনুভব করতে পারেননি, এই জন্য তাদের এই অবস্থা। যাই হোক, বলছেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিহি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতা ভয়ম, যিনি অভয় যিনি অভয়প্রাপ্ত যিনি অভয় পদ প্রাপ্ত হতে চান, যিনি অভয় পদ প্রাপ্ত হতে চান তার পক্ষে একটাই বিধান দেয়া হয়েছে, সেটা হচ্ছে যদি অভয় প্রাপ্ত হতে চান তাহলে ভগবান ঈশ্বর হরি ভগবানের কথা সবসময় শ্রোতব্য শ্রোতব্য মানে শ্রবণ করা উচিত, শ্রোতব্য কীর্তিতব্যস্য শ্রবণ করা দরকার, কীর্তন করা দরকার, স্মরণ করা দরকার। যারা অভয় পথ প্রাপ্ত হতে চান, যারা নির্ভীক হয়ে এই জগতের যে ভয় তারা করছে সেই ভয় থেকে যদি সম্পূর্ণরূপে মুক্ত হতে অর্থাৎ নির্মুক্ত হতে যারা যদি কেউ চান তাহলে তার একটাই রাস্তা ভগবানের শ্রবণ কীর্তন এবং স্মরণ। এতাবন এব এতাবন বলছেন এতাবন সাংখ্য যোগাভ্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। কে কত ভজন করেছে, কে কত সেবা করেছে, সব বাহাদুরি বোঝা যাবে শেষের সময়। যখন প্রাণটা চলে যাবে, মুখে জল দেওয়ারও কেউ থাকবে কি না ঠিক নেই, সেই সময়তে যখন শরীরটা যাবে, সেই সময়তে বোঝা যাবে কে কত ভজন করেছেন। সেইটা দেখেই বোঝা যাবে কে কত ভজন করেছেন। ওই জন্য বলছে জন্মলাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি। নারায়ণ মানে বিষ্ণু স্মৃতি, কৃষ্ণের স্মৃতি। মূল নারায়ণকে, এই কথা তো ব্রহ্মাই বলেছেন, চৈতন্য চৈতন্যতা আছে, তুমি হচ্ছ মূল নারায়ণ। ভগবান বলছে নারায়ণ তো বৈকুণ্ঠ জগতে থাকে, তুমি আমাকে নারায়ণ বলে স্তব করছো কেন? ব্রহ্মা যখন স্তব করছে, ব্রহ্মা বলছে না তুমি বুঝতে পারছো না আমি কেন বলছি। ভগবানকে মজা করে বলছে, ভগবান আমি কেন বলছি, এই কারণে বলছি তুমি হচ্ছে আদি নারায়ণ। নার অর্থে যে আশ্রয়, হ্যাঁ, যাকে আশ্রয় করে জীব সহায় বিরাজমান থাকে, সেই অর্থে আমি বলেছি তুমি আমাকে ঠকবার চেষ্টা করছো। বলছে আমি তো নন্দের বেটা কানু, আমাকে তুমি এরকমভাবে সফ ফপ করছো ব্যাপারটা কি? আমি গোয়ালা। বলছে তুমি চালাকি করছো, আমার তো ভুল ভেঙে গেছে, আমি তো দেখতে পাচ্ছি তুমি হচ্ছে আদি নারায়ণ, মূল নারায়ণ তুমি, তুমি আমাকে ঠকাবার চেষ্টা করছো প্রভু, তুমি তো মূল নারায়ণ, জীবের আশ্রয় সমস্ত জীবে। তারপরে জন্ম লাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে শ্রী বিষ্ণু স্মৃতি, অন্তে শ্রী কৃষ্ণ স্মৃতি, অন্তে শ্রী গৌরাঙ্গ স্মৃতি। এইটা হচ্ছে এইভাবে আমরা আলোচনা করতে করতে দেখলাম এখানে বলছেন ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সম্মিতম অধীত বান দাপরাদু পিতুর দৈপা দৈপা অনাদ অহম। এই সময়তে আমি দাপরের এই সময়তে আমি কি করেছিলাম, ভাগবত নামের এই মহাপুরাণ আনন্দময় এটাকে আমি দৈপায়ন বেদব্যাসের কাছে আমি হৃদয়স্থ করেছিলাম তার কাছে। কে বলছেন? শ্রী সুখদেব গোস্বামী বলছেন। তিনি বলছেন নিজের কথা পরিনিশ্চিত ওপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানম যৎ অধীতবান। অনেকে প্রশ্ন করছেন ইনি তো পরমাংশ শ্রেষ্ঠ, পরম নিরপেক্ষ এবং অযাচিত বৃত্তি এবং কার নিরপেক্ষ, কাউ সঙ্গ করেন না, তার কী এমন দরকার পড়েছিল এত বড় একটা 18,000 শ্লোক সমন্বিত শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে হৃদয়ে স্থাপন করার জন্য এত কষ্ট করেছিলেন? তখন তিনি তার উত্তরে নিজে বলছেন যে পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে, যদি আমি নির্গুণ ব্রহ্মেতে রমণ করছিলাম, পরিনিশ্চিত অপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা, উত্তম শ্লোক ভগবানের অপ্রাকৃত এই যে লীলাবিলাস যে কীর্তনগুলো আছে হরিকথা, এই শ্রবণ করার সঙ্গে সঙ্গেই ভগবানের প্রতি আমার হৃদয় আকর্ষণ হলো, আমি থাকতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি আকর্ষিত হয়ে গীত চেতা রাজস্বে আখ্যানম যদ অধীতবান এই শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণকে হৃদয়স্থ করেছিলাম। এত বড় আকর্ষণ হয়েছিল, আমি ঠেকাতে পারিনি নিজেকে। আমি যদিও নির্গুণ ব্রহ্মেতে পরিনিশ্চিত প্রকৃষ্ট রূপে নিশ্চিত ছিল, আমার নিশা ছিল আমার। এখানে বলছেন যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম, এখন সেখানে আমরা ফিরে আসছি। সেখানে বলছেন, সেখানে বলছেন এতদ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম কুতো ভয়ম যোগিনাম নিপ নির্ণীতম হরির নামানুকীর্তনম এতদ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম কুতো ভয়ম যোগিনাম নিপ নির্ণীতম হরের নামানুকীর্তন। এটি হলো সিদ্ধান্ত। বলছেন যারা এতদ নিবৃত্ত, যারা নিবৃত্ত পথের পথিক, যারা বলছে এনাফ অফ ইট, যথেষ্ট হয়ে গেছে সংসার, আর চাই না, কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর বলছেন কিসের সংসার এই ছায়াবাজি পায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। এই সংসারটাকে যদি লোকে অনুভব করে নেয় যথেষ্ট হয়েছে, দেখে তো নিলাম কি এই সংসার, কি পেলাম, যদি অনুভব করতে পারেন এই সংসারটা কিছু নয়, এই সংসারের অন্তরালে লুকিয়ে রয়েছে একটা গোপন সত্য বস্তু, অমৃতময় বস্তু, সেটাকে প্রাপ্তি করার জন্যই এই মনুষ্য শরীর দেওয়া হয়েছে তোমাকে, এই চোখ, এই কান, এই ইন্দ্রিয় সকল, এত বিচার বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ তাকে এই জন্য দেওয়া হয়েছে, তিনি যেন ভগবানের কাছে চলে যেতে পারেন। নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম ইত্যাদি শ্লোকের দ্বারা এইসব কথাই বলা হয়েছে। আর এখানে বলছেন নিবৃত্তমান যারা আছেন, এ তদ নিবৃত্তমান অনমিচ্ছতম কুতো ভয়ম, যারা সম্পূর্ণ ভয়কে জয় করে পরজগতে যেতে চাইছেন, বলছেন মিচ্ছতম কুতো ভয়ম যোগিনাম হে নিপো যোগিনাম নিপো নিরৃতম, যোগিনাম নৃপ নির্ণীতম হরের নাম অনুকীর্তন, যত যোগী আছে তারা এখন বিচার করে একটা নিরপেক্ষ সিদ্ধান্তে উপনীত হবেন, তাহলে বলবেন যে হ্যাঁ এটা ঠিকই কথা, এটাই ঠিক কথা, ভগবানের এই যে কথা কীর্তন হরের নাম অনুকীর্তনম, ভগবানের কথা অনুকীর্তনের কথা বিধান করা রয়েছে। বাজারের লোক খোল করতাল নিয়ে বসে বলো কীর্তন করতে বললে আমাদের এখানে সাত দিন কীর্তন হবে, কীর্তনের পার্টিগুলো চলে এলো, সর্ষে তেল মেখে গায়ে লটকা চুল, ল্যাটা মাছের ঝোল খেয়ে তো অবশ্যই এসছে মাগুর মাছের ঝোল, আর এক একটা পার্টি কীর্তন করছে, আবার বলে তুই কর আমি গুইরাই, মানে আমি ঘুরে আসি, এসে সেখানে চা এবং ভালো করে ধুমাদি পান করে আবার এসে বসলেন। জগতের মূর্খ লোকগুলো এটাকেই সংকীর্তন ভেবেছে। চৈতন্য মহাপ্রভুর বিমল ধর্ম যে কোথায় লোকে নিয়ে যাচ্ছে চরিত্রের দোষে স্বভাবের দোষে, ভক্তিবিনোদ ঠাকুর 100-150 বছর আগে দুঃখ প্রকাশ করেছেন, হায় হায় শ্রী চৈতন্য মহাপ্রভুর এই বিমল প্রেম ধর্ম আর কোথায় নিয়ে চলে যাচ্ছে এরা, কেউ তো অনুভব করতে পারছে না। সমাজের এই তথাকথিত শিক্ষিত শিক্ষিত লোকগুলো নাকে হাত দিয়ে বলে এহ এটা চৈতন্য মহাপ্রভু ধর্ম, ইহ এই যে লোকগুলো তারা ভিক্ষা করে খাচ্ছে লটকা চুল গায়ে সর্ষে তেল মেখে স্ত্রী নিয়ে বসে রয়েছে ভিক্ষা করে খাচ্ছে, সহজে আরা অত্যাচার করে সমগ্র সম্প্রদায়ের অবস্থারা যা করেছে, কেউ যদি মায়ের উপযুক্ত পুত্র হয় সে মায়ের অপমান হলে সে কখনোই ছাড়বে না, সেরকম বাস্তব সাধুর লক্ষণ দেখবেন যে সম্প্রদায়ের অপমান অত্যাচার কখনোই সহ্য করবে না, এটাকে ক্রোধ মনে করবেন না, সম্প্রদায়টাকে সর্বনাশ করে যে নিজের নিজের স্বার্থকে হাসিল করার চেষ্টা করছেন যারা, তাদেরকে কোনো দিন ভগবান ক্ষমা করবেন না, কোনো দিন ক্ষমা করবেন। হ্যাঁ বলছেন এখানে যে যোগী নাম নিপর্ণিতম হরের নামানুকীর্তনম, যত সাধুগুরু বৈষ্ণব আছেন তারা নিরপেক্ষ বিচার করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, হরের নামানুকীর্তনম ভগবানের অনুকীর্তন করাই হচ্ছে বিদেহ, মানে করা উচিত। কীর্তন লোকে বাজারে করছে খোলকর্তাল পেলেই যে কীর্তন হয়ে যায় এমন কোনো কথা নেই, এইসব কথাগুলো আমি কাকে বলবো, যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে মহারাজ সবচেয়ে বাজে আপনার কী লাগে, সবই তো ভালো লাগে আপনি বলেন, কিন্তু জীবনে একটা তো কিছু কি সবচেয়ে খারাপ লাগে কি, যদি কেউ আমাকে প্রশ্ন করে একটা প্রশ্ন, একটাই প্রশ্ন একটার একটাই উত্তর, সবচেয়ে আপনার কি খারাপ লাগে, আমি বললাম কিছু সহজে আর সামনে বসে হরিকীর্তন করা সবচেয়ে খারাপ লাগে, এর চেয়ে খারাপ আমার কিছু লাগে না, ওই জন্য যত্ত আমার ভালো লাগে না। সেই জন্য বলছেন এখানে অনুকীর্তনের কথা বলা আছে, অনুকীর্তন এই কথা বলবার সঙ্গে সঙ্গে এই সিদ্ধান্তে আপনাদের আমাদের পৌঁছাতে হবে যে অনুকীর্তন এই শব্দের দ্বারা কি বলা হলো। বলছেন এই অনুকীর্তনের দ্বারা শব্দের দ্বারা এই কথা বলা হলো যে তুমি পরমহংস গুরু বৈষ্ণব যারা আছেন তাদের আনুগত্য স্বীকার করছো কি না, যদি তুমি আনুগত্য স্বীকার করো, তারা যে কীর্তন করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তুমি কীর্তন করো। সেরকম অনু অনু মানে পিছে পিছে, এরকম অনুকীর্তন। যে ব্যক্তি গুরুদেবের থেকে আমি ভালো কীর্তন করতে পারি, গুরুদেব আর কী হরিকথা বলতে পারে, আমি দেখো কত হরিকথা বলতে পারি, তার মতো গাধা পশু আর কেউ নেই, সেটাকে হরিকথা কীর্তন বলা হবে না। হরিকথা কীর্তনের আদর্শই হলো ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ গুরুবর্গের আদর্শ, সিদ্ধান্ত অনুযায়ী যিনি অনুকীর্তন করতে বিনম্রভাবে। কি করে বুঝবেন বা ওই সাধু কি বিনম্র নাকি, এত কড়া কড়া কথা বলেন? কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বিনম্রভাবটার যে ব্যাখ্যা করেছেন সেটা আপনারা শুনলে তার আপনাদের যে এতদিনের ভ্রান্ত ধারণা সেটা কেটে যাবে। লোকে আপনাদের চোখে ধুলো ঝেড়ে দিয়ে কেটে নিচ্ছে সব কিছু, কী করে ধুলো ফেলে দিয়ে নিজের স্বার্থটাকে কেউ বুঝতে পারছে না এইসব কথা। একমাত্র পৃথিবীতে একজনই আছেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, যিনি না এলে আমাদের চোদ্দ পুরুষের ক্ষমতা ছিল না এইসব কথাগুলোর অর্থটা অনুভব করা। তিনি চোখে আঙুল দিয়ে বলেছেন যে ও বিনম্র নয়, ও বিনম্র নয়, ও বিনম্র নয়, এই মিথ্যে কথা বলছে, ও বিনম্র অভিনয় করছে, ও বিনম্র নয়, প্রভুপাদ বলেছেন। কি করে বুঝলে? বলে বিনম্রের লক্ষণ হলো তিনি নিজের প্রতিষ্ঠাটাকে ধুয়ে মুছে ফেলে দেবেন। হ্যাঁ, প্রতিষ্ঠা একজন লোক শোনো কিংবা লক্ষ লোক শোনো, এই একই কথা বলবো আমি, তোমাদের ইচ্ছা হলে শোনো না চলে যাও। নিজের প্রতিষ্ঠার জন্য যারা হরিকথা কীর্তন করেন তাদের বিনম্র ভাব অবশ্যই নাই। অথচ ছিল কেশব গোস্বামী মহারাজ, তার নাম হয়েছিল আচার্য কেশরী। আমি ভগবানের কাছে বলি পরম পূজ্য কেশব গোস্বামী মহারাজের মতো আচার্য যেন এই জগতে অবতীর্ণ হন। ঝাড়ু মানে ঝাড়ু মারা একেবারে কথা সিদ্ধান্ত বলবেন, বলে জগৎকে ফিরিয়ে আনবেন। পরম পূজ্য সন্ত গোস্বামী মহারাজ কী ধরনের পেটাতেন শিষ্যগুলোকে, খড়ম খড়ম দিয়ে পেটাতেন, সন্ন্যাসী হয়ে গেছে খড়ম দিয়ে পেটাচ্ছেন, যে মার খেয়েছেন তিনিই বলেছেন এরকমভাবে, এটা হচ্ছে করুণা। আর গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বলেছেন আমাদের মনটা এত দুষ্ট যে রোজ সকালবেলা উঠে 22 গা জুতোর বাড়ি মারতে হবে নিজের মুখে, নিজের মুখে নিজে মারো, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, তুই বৈষ্ণব সেজেছ, তোমার মনের মধ্যে কি কি ভাব রয়েছে তা কি মনের কথা গোড়া জানে কেমন দিবে ফাঁকি, মনে গৌর তো ভেতরে বসে রয়েছে তুমি কার সঙ্গে চালাকি করছ, গোরার আমি গোনার আমি বলিলে নাহি চলে, লোক দেখানো গোরার আচার গোরার বিচার লইলে ফল ফল, লোক দেখানো গোরা বজা তিলক মাত্র ধরি, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। জগদানন্দ পণ্ডিত বলেছে ওই জন্য দেখবেন আমাদের সমাজে কেউ বলে না জগদানন্দের প্রেম বিবর্ত পর কেউ উপদেশ করবে না, তাহলে এইসব কিন্তু পড়ার দরকার নেই, ভাগবতে চলে যা, আরে বাবার সোজা লাভ দিয়ে ভাগবতে, শাসনকর্তা নাই। সাধারণ কথা হলো সমাজে যদি শাসনকর্তা না থাকে তাহলে আমরা কী অবস্থায় পৌঁছাবো, এই কথাটাই লোকে বোঝার চেষ্টা করছে না। তোমার ফ্যামিলিতে যদি তোমার কর্তা মানে যারা যারা কর্তা আছেন ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার যদি কোনো পার্সোনালিটি না থাকে, তার যদি ব্যক্তিত্ব না থাকে, তার যদি চরিত্র ঠিক না থাকে, তাহলে সমাজে কাকে শাসন, তার ফ্যামিলির কেউ তৈরি হবে কি? হয় না। ওই জন্য যারা কর্ণধার যারা মূল উপরে রয়েছেন সমাজকে পথ দেখাবার দায়িত্ব নিয়েছেন তাদের জন্য এই জন্য আমি এতগুলো কথা বলি, কারণ ওই মূলটা ঠিক হলে অটোমেটিক আপনাদের গালাগাল দিয়ে তো লাভ নেই, আপনাদের দোষ কি? যোগে ভাগ্যে কখন এইসব কথা শোনার সুযোগ হবে কি না হবে তা আবার এই চললো কেতন, বহু সৌভাগ্যক্রমে এইসব অকৈত্য সত্য কথা শ্রবণের সুযোগ উপস্থিত হয়, নালে ঠকেই যায়, বেশিরভাগ ক্ষেত্রেই লোকে ঠকে। সেই জন্য বলছেন হরের নামানু কীর্তনন, মানে হলো যে সরস্বতী ঠাকুর বলছেন যিনি দেখবেন নিজের প্রতিষ্ঠার কোনো চিন্তাই যিনি হৃদয়তে রাখেন না, ধুয়ে মুছে ফেলে দিয়েছেন, অবশ্যই জানবেন তিনি হচ্ছেন ত্রিনাদপি। বাইরে দিয়ে কিন্তু তার ভাষাতে মনে হচ্ছে না ত্রিনাদপি, ওই জন্য কেশব পরম কেশব গোস্বামী মহারাজকে বোঝা যেত না, কঠোর ভাষা বলতেন। একবার তিনি দেখলেন কে একটা ছোট্ট তখনকার যে ট্রানজিস্টার বেরিয়েছে, কে একটা প্রেসে কাজ করছে আর ট্রানজিস্টার আস্তে আস্তে কেশব গোস্বামী কোথায় যাচ্ছিলেন, কোথা থেকে কথা আওয়াজগুলো আসছে, গিয়ে দেখলেন একটা ট্রানজিস্টার চলছে ওইখানে, কে চালিয়েছে যে প্রেসে কাজ করছে, গিয়ে এক লাথি মারলেন ট্রানজিস্টারে, একেবারে পিণ্ডি ছটকে গেল, কুড়ো কুড়ো হয়ে চলে গেল। এত কঠোর আচার্যের হতে হবে, কঠিন কঠোর শাসন। আচার্য যদি কঠোর না হন, ইউ ইউ ইউ ইউ করবেন, আচার্যের দ্বারা কিচ্ছু হবে না, না তো কিচ্ছু হবে না তার দ্বারা। কোনো সমাজে এইসব সিদ্ধান্ত, আমাদের পরমপ্রিয় কেশব গোস্বামী সরকারের ওখান থেকে একটা সাধু নিয়ন্ত্রণ বিল বেরিয়েছিল, পরমপূজা সিংয়ের মতো কেশব গোস্বামী যা জবাব দিয়েছিলেন, মুখ চুপ হয়ে গেছে। কার বিচার করবে তোমরা, সাধু সাধুর বিচার করবে তোমরা? সাধু নিয়ন্ত্রণ বিল একবারে ঝটকাতে উড়িয়ে দিয়েছিলেন, বিভিন্ন সিদ্ধান্ত, সহজিয়া সিদ্ধান্ত সব এই পরম পূজ্যবত কেশব। এটাই আচার্যের কাজ, আচার্যের কাজ সবার পায়ে তেল মাখানো নয়, আর থাক থাক থাক থাক যাক যাক যাক, এটা নয়, এটা দুর্বলতার লক্ষণ। সমাজ কোথায় যাবে তাহলে, কী শিখবে তাহলে সিদ্ধান্ত, কার কাছে জানবে সত্যি কথা? কথাগুলো লোককে বোঝানো যাচ্ছে না, একটু মিষ্টি কথা, একটু ভালো ভালো প্রসাদ, এইসবের লোকে ভুলে যাচ্ছে, আসল জিনিস পাওয়ার চেষ্টা করছে না। এই জন্য সরস্বতী ঠাকুর জানিয়েছেন, যার দেখবেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে, সেই তো বৈষ্ণব। যিনি কনক কামিনী সোন হীরে মতি মানিক তো দূরের কথা, কিছুই তাকে টাকা পয়সা কোনো কিছুই স্পর্শ করে না, যাকে কামিনীগণ কোনো মোহিত করতে পারে না, যাকে প্রতিষ্ঠার বংশ পর্যন্ত হৃদয়তে স্থান পায় না, সেই তো সত্য কীর্তন করতে সমর্থ। বাকি জগৎ তো সত্য কীর্তন করতে পারবে না, চেষ্টা করলেও হবে না। ওই জন্য বলছেন এখানে, হরের নামানুকীর্তনম, হরি নামের ভগবানের নামের অনুকীর্তন করো, অর্থাৎ মহাজন যেন গত সফন্ধ্যা, মহাজনগণ যে পথে যেরমভাবে সংকীর্তন করে গেছেন তার আনুগত্যে, তাদেরকে উল্লঙ্ঘন করে কোনো রকম অপকীর্তন করো না, অনুকীর্তন করো। সেই জন্য এই অনুকীর্তনের কথা বলা আছে, কেন অনুকীর্তনের মধ্যে বীর্য থাকবে, তুমি যে কীর্তনটা নিজের ইচ্ছা করে করবে সেটার মধ্যে কোনো বীর্য নাই। তুমি যদি নিজে একটা কীর্তন লিখে ফেলো, তাহলে আমি একটা কীর্তন লিখেছি, তোমার কীর্তনের কোনো মূল্য নাই। শিল ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন লিখেছেন কতটা চোখের জল ফেলে, সেন নরোত্তম ঠাকুর কতটা চোখের জল ফেলে এই কীর্তনগুলো লিখেছেন, ভক্তিবিনোদ ঠাকুর কতটা চোখের জল ফেলে লিখেছেন। আর কেন মায়া জালে পরিতেছ জীব মিন, নাহি জানো বদ্ধ হয়ে রবে তুমি চিরদিন। এইসব কীর্তনগুলো যে লিখেছেন ভক্তিবিনোদ ঠাকুর, কতটা চোখের জল ফেলে বদ্ধজীবের অবস্থাটাকে চিন্তা করে, তবে তাদের চেতন আনবার জন্য এই কীর্তনগুলো তারা লিখেছেন। এখন কোনো একটা কালকে সাধু হট করে একটা কীর্তন লিখে ফেললো, সে কীর্তনের কোনো মূল্য আছে কি? কোনো মূল্য নেই। এখন গুরুবর্গ বলেছেন, বাবা মহাজনের কীর্তনের পেছনে যদি গাইতে না পারো, যিনি কীর্তন করছেন তার পেছনে যদি একটু আখর দাও, ভেসে আস্তে আস্তে গাও, অনুভব করো, তাহলে বীর্য ভাবে শক্তি, এত বীর্য চলে আসবে শরীরে, চিন্তা করতে পারবে না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। আজকে এই কথাটা আপনারা মিথ্যে বলে প্রমাণ করতে চাইছেন, কিন্তু তা নয়, শাস্ত্রের এই বিচার একদম সত্য কথা, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, আমাদের মহাপুরুষগণ ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। কিন্তু লোকে এটা অনুভব করি বলতে কোথায়, আমরা তো দেখতে পাচ্ছি না। এসবের অনেক উদাহরণ আমি দিতে পারি, কিন্তু মূল পাঠ বিঘ্নিত হবে। রসিকানন্দ প্রভু হাতিকে মন্ত্র দিয়েছিলেন, হাতি হাতি হাতিকে মন্ত্র দিয়ে তাকে বশীভূত করেছিলেন। এসব অনেক কথা সময় সময় আমি আলোচনা করে থাকি। সেই হাতিটা মরে যাওয়ার পর তাকে প্রশাসন করে হাজার হাজার বৈষ্ণব কীর্তন করেছিলেন, কারণ ও জীবিত থাকাকালীন অবস্থা অনেক বৈষ্ণব সেবা করেছেন। কোনো ভাণ্ডার হবে, ও চলে গেল, গিয়ে কোথায় চাল ডাল কার গোডাউনে আছে তুলে নিয়ে এসে ফেললো সব ধুম ধুম করে, হাতিকে কেউ বাধা দিতে পারবে না, নিয়ে চলে এলো। বেটা ভগবানের সেবা করবো, কিসের দোষ রে? হ্যাঁ, আমি নিজের জন্য করলে চোর, ওই জন্য ভগবান ওই জন্য বলেই রেখেছেন, মন নিমিত্ত কীতাম পাপম ধর্মায় কল্প, কৃষ্ণ বলছেন আমার জন্য যদি পাপও করো মনে হয় ওটা পুণ্য, ওটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট। তুমি মনে করো এটা পাপ, দেখো আমি এটা শ্রীরামা প্রসঙ্গ আসবে সেসব কথা আলোচনা করব। ভগবানের জন্য বাইরের দৃষ্টিতে যদি খারাপ কাজ করে সেটা আদৌ খারাপ কাজ নয়। হ্যাঁ, আর যদি নৈতিক আদর্শ সম্পন্ন কোনো ব্যক্তি অনেক বড় বড় কাজ করলেন কিন্তু কৃষ্ণকে কেটে বাদ দিয়ে রেখেছে, ও আর ভগবান কোথায় আছে, আমি তো সব, তার ওই নৈতিক আদর্শ চরিত্র তার শিক্ষা দীক্ষার এক বিন্দু কোনো মূল্য নাই, এটি শাস্ত্রের বিচার। দক্ষিণ ভারতের এক আলওয়ার যার কাছে রঙ্গনাথ প্রকটিত হয়েছিলেন, রঙ্গনাথ স্বয়ং জঙ্গলের মধ্যে ছিলেন সত্যযুগের, তিনি প্রকটিত হয়েছিলেন। ওই সাধুবাবা একবার ল্যাংটো কৌপিন ছাড়া কিছু নেই, যখন স্বপ্নাদেশ করলো আমার জন্য বিশাল মন্দির করো স্থাপন করো জগৎবাসীর কাছে রঙ্গনাথ, তখন কীভাবে তিনি মন্দির করেছিলেন শুনলে পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। বাইরের দৃষ্টিতে মনে হবে তিনি অনেক অন্যায় অত্যাচার করেছেন, কিন্তু কিছুই করেন নাই, তাকে কোনো রকম দোষ স্পর্শ করে নাই। এসব অনেক কথা, যাই হোক এখানে এবার বলছেন যে প্রমত্ত ব্যক্তি যারা পাগল, যারা উন্মাদের মতো জীবনের সময়গুলোকে নষ্ট করছেন, কিং প্রমত্তস্য বহুভি পরক্ষয়ীর হায়নৈরিহ, বহুদিন বেঁচে থাকলেও বা লাভ কী, যে সমস্ত উন্মত্ত জনগণ রয়েছে তারা বেঁচে থেকেই বা করবেন কি, সময়গুলো তো অপচয় করবেন, না হোটেলে না বারে যাবেন, নয় নিত্যখানায় যাবেন, কোনো জায়গায় যাবেন, কোনো না কোনোভাবে সময় নষ্ট করবেন, কোনো খেলার মাঠে যাবেন, কিছু একটা করবেন, এইভাবে তারা সময়কে অপচয় করবেন। কিন্তু নিত্য জগতের প্রসঙ্গ তাদের জীবনে আসবে না, আসছে না, খুব মুশকিল। সেই জন্য বলছেন কিং প্রমত্তস্য বহুবিহি পরক্ষয়ীর হায়নীয়ই রিহ, ও বহুদিন বেঁচে থেকে কী হবে, এই সমস্ত পাগলগুলো কী করবে, কিং প্রমত্তস্য বহুবিহি পরক্ষয়ীর হায়নৈ রিহ, বহুদিন বেঁচে থেকে তারা কী করবে। বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে ইয়ত, এক মুহূর্তকাল যদি আমার আয়ু হয় আর যদি আমি সেই আয়ু সেই সময়টুকু আমি অ্যাপ্রোপ্রিয়েটভাবে বাস্তবিকভাবে আমি কাজে লাগাতে পারি ভগবত ভজনে, তাহলে সেইটুকু সময় আমাকে ভগবানের কাছে নিয়ে যেতে পারবে। বরম কি বলছেন, বলছেন বরম মুহূর্তম বিদিতম ঘটতে শ্রেয়সে ইয়ত, শ্রেয় লাভের জন্য যদি ওই মুহূর্তকাল আমার আয়ুর অবশেষ থাকে, যদি আমি সেই আয়ুকে উপযুক্ত ভগবত ভজনে আমি লাগাতে পারি, সেইটুকু সময়ও আমাকে আমার কৃতকৃতার্থ করে দিতে পারবে। তার উদাহরণ দিতে গিয়ে বলেছেন দেখো খট্টাঙ্গ নাম রাজর্ষির জ্ঞাতয়া মিহায়ুসহ, তার জীবনের ইয়ত আয়ু পরিমাণ জেনে নিয়েছিলেন। খট্টাঙ্গ নাম রাজর্ষির রাজর্ষির জ্ঞাতয়াম ইয়ত্তম ইহায়ুসহ, বলছেন মুহূর্তাৎ সর্বম উৎসৃজ্য গতবান অভয়ম হরিম, তার অল্প মুহূর্তকাল সময় অবধার ছিল দুই মুহূর্ত না কত, সেই মুহূর্তকাল সময়ের মধ্যে সে কী করলেন, তিনি সমস্ত ছেড়ে দিয়ে, কেন মনেতেই বন্ধন আর মনেতেই, এই মুহূর্তে যদি হরিকথা শুনতে শুনতে কারোর জীবনে বৈরাগ্য উদয় হয়, মুহূর্তের মধ্যে সংসার কোথায় ভেসে গেল, সংসার তো মনের মধ্যে, সংসার এই যে মনের বন্ধনটা রয়েছে এখানেই সংসার, যদি সংসারে থেকে কোনো বন্ধন না স্পর্শ করে সেরকম সংসারটাও, বলছেন ভক্তিবিনোদ ঠাকুর কীর্তন করেছে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো, এই কথা বলেছে সুখে দুঃখে ভুল না কো বদনে হরি নাম করো রে, এই যে এই কথাটা গৃহে থাকো, গৃহে থাকা নিয়ে তো কোনো সমস্যা নেই, কিন্তু কী মূর্খের মতো গিয়ে তো সময় নষ্ট করছো, কীরকমভাবে তুমি সময়গুলো নষ্ট করছো, একটা পূর্ণ চেতনা অধিষ্ঠিত সাথে একটা ফ্র্যাকশন অফ সেকেন্ড নষ্ট করলে কেঁপে ওঠে, আরে আমার এই মুহূর্তকাল যে সময় চলে গেল, আমার যে একটা ফ্র্যাকশন, এই সময় যদি আমার মৃত্যু হতো, যে সময়টা তুমি অপচয় করছো সেই সময়ের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তখন তুমি কী করবে, তখন তো তোমার হরিস্মৃতি হবে না, তখন তো জমালায় যেতে হবে তোমার, যে কথাটা একটু আগে বললাম, জন্মলাহ লাভ পরহ পুংসাম অন্তে নারায়ণ স্থিতি, সব বাহাদুরি দেখা যাবে শরীরটা ছাড়ার সময় কে কত ভজন করেছে কি করেছে, এসব বাহাদুরি। চোখের সামনে এক এক মহাপুরুষের দেহ বিসর্জন দেওয়া দেখেছিলাম চোখের সামনে, কি অপূর্ব। বাইরের দৃষ্টিতে মনে হচ্ছে তার শরীরে কিচ্ছু নেই, খালি হাড় কোখানা রয়েছে, অপূর্ব এইসব কথা। সত্যগোবিন্দ মহারাজ, প্রভুপাদের গণ, পরমহংস ব্যক্তি, সেই সময় দেখা হয়েছিল, শেষ ভজন করতে করতে এমন একটা অবস্থায় পৌঁছেছিলেন কোনো দৃষ্টিটা ছিল না, শূন্য দৃষ্টি, কার দিকে তাকিয়ে মনে হচ্ছে তার দিকে তাকাচ্ছেন, শূন্য দৃষ্টি, শূন্য দৃষ্টি, তা সব দিকে দেখছেন কিছুই দেখছেন না। তাকে শেষ সময় দেখি যে কীভাবে পড়ে রয়েছেন, সর্বদা এসে মনটা বৃন্দাবনে পড়ে রয়েছে, শরীর কিন্তু বাইরে অসুস্থ বনে মনে হচ্ছে। এইসব মহাপুরুষদের দেহ ছাড়া দেখলে ভয়, গুরুপাদ পদ্ম শেষ সময় সারা জীবন সুস্থ, কোনো রোগের বংশ পর্যন্ত নাই। ডাক্তার বলছেন ওনার হার্টটা এই 102 বছর বয়সে মনে হচ্ছে এর 14 বছর 15 বছরের ছেলের মতো হার্ট, এত শক্তি। দেহ যখন ছাড়বেন তখন কি আর তাকে আটকানো যায়, কোনো এক কোনো বাহানা করলেন, ব্যাস কোমা স্টেটে চলে গেলেন। তখনও ওই অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই বেলভিউ, সেখানে তুমি ওই ওই যে এখানে হাত দিয়ে কীর্তন করছেন, এরকমভাবে কীর্তনের তাল দিচ্ছেন, অথচ পড়ে রয়েছেন, মনে হচ্ছে যেন হোশ নেই। যখন তাকে ওখানে গিয়ে রাখা হয়েছে, নার্স যখন তাকে এরকমভাবে ধরে এইখানে শুই দিচ্ছে, ওই অবচেতন অবস্থায় এরকমভাবে মাথায় হাত দিচ্ছে, এরকমভাবে আয় হায় সারা জীবনে আমাকে কোনো নারী স্পর্শ করে নাই, আজকে আমাকে এ স্পর্শ করে আমাকে শুই দিচ্ছে, মানে স্লাইন দিচ্ছে, শিক্ষা দিচ্ছেন। তাকে স্পর্শ করলে তার কী ক্ষতি হবে, তাকে স্পর্শ করলে তার কী হবে, নার্স একটা মেয়ের, মেয়েও নয়, নাতনি, নাতনি, নাতনির ঘরের নাতনি, তার 102 বছর বয়স, তখন এরা মাথায় হাত দিয়ে আফসোস করছেন, হায় হায় আমাকে তো কোনোদিন কেউ স্পর্শ, এমনকি দেখবেন ওরা, আমরা এগুলো শিখেছি তাদের থেকে, কেউ দণ্ডবোধ করতে এলে দেখবেন এখনকার দিনে টুক করে পাটাকে বাড়ি দিল, পাটাকে ধরে এরকমভাবে দণ্ডবোধ করছে মায়েরা, আরে স্পর্শ নিষেধ, কোন মূর্খ এটা অনুমোদন করে আমি জানি না, কোন মূর্খ, স্পর্শ নিষেধ, দূর থেকে দণ্ডবোধ করবে, কেউ যেন স্পর্শ না করে, এইসব শিক্ষা আমরা গুরুপাদ পদ্মের থেকে পেয়েছি, তার আচরণ ছিল বলে আমরা পেয়েছি। পৌপাদ কাউকে স্পর্শ করতে দিতেন না দূর থেকে, কিন্তু এখন তো দণ্ডবোধ করতে এলে পাটাকে এগিয়ে দিল, বাড়িয়ে দেবে পাটা, কোথা থেকে শিখেছে জানি না, তাদের শিক্ষা তারা কোথা থেকে শিখেছেন, এইভাবে সমস্ত শিক্ষা নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত শিক্ষা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষা স্থাপনে। যাই হোক, খট্টাঙ্গ রাজা দেবগণকে জিজ্ঞাসা করলেন, দেবতারা বললেন খট্টাঙ্গ রাজাকে আপনি আমাদের থেকে আশীর্বাদ নিন, এই বরলাভ করুন। খট্টাঙ্গ রাজা বললেন আরে বরলাভ করবো পরে, আগে আমার আয়ুটা বলুন তো দেখি, তা আয়ুটা জেনে তারপর বরলাভ করবো। আয়ুটা দেখে দেবতার আরে আয়ুটা আপনার নাই মুহূর্তকাল, তাহলে আর বর নিয়ে কী করবো জান, তাহলে ভগবান যেন লাভ করি, এইটি শেষ কথা এবং প্রথম কথা। এবার তিনি কি করলেন, মুহূর্তের মধ্যে মনকে সংযত করে বসে পড়লেন, সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, ভগবানের অভয়পদকে প্রাপ্ত হয়ে গেছিলেন। এইভাবে দেখা যায় শাস্ত্রের অনেক জায়গা আছে, সেখানে আমরা দেখেছি প্রমাণ আছে যে মুহূর্তকাল সময় যেমন খট্টাঙ্গ রাজা কাজে লাগিয়েছিলেন, সেরকমভাবে এই কাজে লাগিয়ে অনেকেই ভগবানের ভগবানের অভয়পদকে প্রাপ্ত হয়েছিলেন। অন্তকাল যখন শেষকাল চলে আসে, সেখানে লোকে লোকে লোকে তখন ভীত হয়ে পড়ে, কাঁপতে থাকে, আমার প্রাণ চলে যাওয়ার সময়, কিন্তু যারা বাস্তব ভগবত চরণে মতি রাখতে পেরেছেন তাদের মৃত্যুকালেও কোনো রকম ভয় আসার কোনো রকম সম্ভাবনা নাই। এই জন্য এখানে বলছেন, এখানে এখানে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজকে শ্রীল সুখদেব গোস্বামী এই ধরনের সমস্ত কথাগুলো আমরা শুনছি, শুনতে শুনতে এখানে চলে এসছেন কীভাবে মানুষের মনকে নির্মল করা যায়, তার জন্য এই সুখদেব গোস্বামী ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন যোগ এরকম প্রাণায়াম আছে বিভিন্ন রকম, এগুলো কিন্তু আমাদের অন্তিম উদ্দেশ্য নয়, কিন্তু বিভিন্ন ব্যক্তির যেরকম যেরকম স্টেজ আছে সেই জন্য সুখদেব গোস্বামী বলছেন জিত শ্বাস বলছে জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধার সন্ধারে ধিয়া, ভগবানের স্থূল রূপেতে আগে মন ধারণ করবার অভ্যাস করতে হয়। ভগবানের যে স্থূল রূপ, কোনো কোনো যারা সাধু তারা হিমালয়ে গেছেন, হিমালয় দেখেছেন, হিমালয় বিরাট স্বরূপ, সমুদ্রের বিশালতা দেখেছেন, বিভিন্ন জায়গায় এইসব দেখে তারা চিন্তা করে নিয়েছেন যে আমাদের জীবনটা কত ক্ষুদ্র জীবন, এই হিমালয়ের ভয়ঙ্কর পরিস্থিতিতে যদি লোকে পৌঁছে যায় সেখানে সেই পরিস্থিতিতে তাকে চিন্তা করে, হা ভগবান কোথায় এই হিমালয় আজকে এই পরিস্থিতি চারিদিকে, আমি তো বাঁচবারও কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, এর মধ্যে আমি ক্ষোতাকার এক ক্ষুদ্র পানি। যখন বৃহতের কাছে আমরা উপস্থিত হই তখন ক্ষুদ্রতা আমাদের অনুভব হয়। যদি আপনাকে নিয়ে গিয়ে প্রশান্ত মহাসাগরের মাঝখানে একা ফেলে রেখে দেওয়া হয় কোনো একটা কিছুর মধ্যে, তখন আপনার অনুভব হবে আত্মচেতনা অনুভূত মুহূর্তের মধ্যে, তখন প্রাণ সংশয়। মানুষগুলো এগুলো ডাইরেক্ট অনুভব করতে পারছে না, সেই জন্য বলছেন শ্বাসকে জয় করা, এর অনেক পদ্ধতি আছে, অনেক কথা। জিত জিতাসন আসনকে জয় করা, কোনো কোনো মহাপুরুষ দেখবেন একই আসনে পাঁচ ঘন্টা দশ ঘন্টা বসে রয়েছে, আর কোনো একটা মানুষকে যদি পাঁচ মিনিট স্থির হয়ে বসতে পারেন, ছটফট করছে, একেবারে বাঁদরের মতো ছটফট করছে, তাহলে যে পাঁচ মিনিট একটু বসো তুমি এক জায়গায় বসতে পারছেন। অথচ একটা সাধু জীবন দেখবেন ঘন্টার পর ঘন্টা এক আসনে বসে রয়েছে, কী করে? তার মানে তারা আসনকে জয় করেছে, আসনকে না জয় করলে আসন তো তোমাকে ফেলে দেবে, আসন তো বসতে পারবে না। একই আসনে বসে তারা নাম জপ আদি এগুলো সব চালিয়ে যাবে, অনায়াসে কিচ্ছু হয় না, কিন্তু একটা সাধারণ লোক বসতে পারে না। এর দ্বারা কী প্রমাণিত হয়? সেই জন্য বলছে জিত শ্বাস জিত জিতাসন জিত শ্বাস জিত সঙ্গ জিতেন্দ্রিয় স্থূলে ভগবত ভগবত রূপে স্থূলে ভগবত রূপে মনঃ সন্ধারে সন্ধারে ধিয়া, এই মনকে ভগবানের বৃহৎ রূপেতে আগে সন্নিবেষ্ট করো, সন্নিবেষ্টিত করো। ভগবানের বৃহৎ রূপটা কেমন সেই সমস্ত বর্ণনা করতে গিয়ে এই যে চোদ্দ ভুবনের বিভিন্ন স্থানকার বিভিন্ন বর্ণনা এবার করছেন, আমি সব ব্যাখ্যা করব না, একটু মূলের একটু পাঠ করা উচিত বলে আমি স্পর্শ করব, আপনারা সুন্দরভাবে চোখ বুঝে শুনুন। বেবা সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বলছেন পাতালমে তসহি পাদমূলম পঠন্তি প্রাশ্নের প্রপদে রসাতলম, কি বলছেন? পাতালমে তসহি পাদমূলম পঠন্তি প্রাশ্নের প্রপদে রসাতলম মহাতলম বিশ্বসৃজে রথ গুল্ফৌতলাতলম বৈ পুরুষ সজঙ্ঘে দে জাননি সুতলম বিশ্বমূর্তের রুরুদ্বয়ম বিতলম চাতলম চ মহীতলম তজ্জগনম মহীপতে নভস্থলম নাভিরসো গৃহ্ণতি উরস্থলম জ্যোতিরনিকমস্য গ্রাবা মহর্বদনম বৈজনস জনস্য। এইভাবে ভগবানের পাতালটা কি? ভগবানের পাদমূল, প্রাশ্নী প্রপদে রসাতল, এটা মহাতল কোনটা? বিশ্বশ্রী অথ গুল্ফদেশ তলাতলম্বই পুরুষস্য জঙ্ঘে। এইভাবে ভগবানের বিরাট মূর্তি বিশ্ব, সেই মূর্তিটার বৃহৎ রূপের এই জন্য একটা প্রসিডিওর আছে। ভগবানের বৃহৎ রূপটাকে যদি কেউ অনুভব না করে, ভগবানের এই যে রূপটা এই রূপের প্রতিও তাদের খুব একটা ইয়ে আছে, অত অবশ্য মহাপুরুষগণ যারা আছেন তারা সবই অনুভব করতে পারেন, তাদের তো মহাপুরুষগণের কোনো কিছু অসুবিধে নেই। এমনি জীবের পক্ষে মনকে বশীভূত করতে গেলে, মনকে বশীভূত করার কোনো রাস্তা দেখা যাচ্ছে না, যে কোনো ভাবেই মনকে বশীভূত করতে যাওয়া হচ্ছে, মন কিছুতেই শুনছে না, মন লাথি মেরে দিচ্ছে। যতই মনকে কুড়িয়ে বাড়িয়ে চেষ্টা করছো একভাবে একটা জায়গায় থাকছে না মন। ফার্স্ট প্রবলেম এইটা, একটাই তো সমস্যা তোমাকে মেরে ফেলেছে, আর অন্য সমস্যার কথা ছেড়ে দাও। মনটাকেই কেউ অসুবিধা করতে পারছে না, ভজন কী করে করবে? সমস্ত ভজনের যারা যোগমার্গে জ্ঞানমার্গে যে কোনো মার্গেই অগ্রসর হও, সমস্ত মার্গের প্রাইমারি কথা, প্রিলিমিনারি কথা একটাই, ফার্স্ট ট্রাই টু গেট কন্ট্রোল ওভার ইয়র মাইন্ড, তোমার মনের ওপর জয়প্রাপ্ত হওয়ার চেষ্টা করো। সেটা যদি না করতে পারো কোনো লাভ নেই। সর্ব এব মন নিগ্রহ লক্ষণান্তা, ভাগবত থেকে প্রমাণ দিলাম সব ভজনের মূল কথা হলো মনকে জয় করো। মনকে জয় করতে কিচ্ছু হবে না, তাহলে কীরকম ধরনের গম্ভীর কথা? আর এই মনকে জয় করতে পারছে নাকি, চঞ্চল মন। কিন্তু আশা হারিয়ে ফেলার কোনো কারণ নেই। আমি শাস্ত্র থেকে অপূর্ব অপূর্ব এক একটা করে উদাহরণ তুলে ধরব, যাতে আপনার এই যোগ করতে বসতে হবে না, ধ্যান করতে বসবে, প্রাণায়াম করতে বসবে, এগুলো তো বলা আছে, কিন্তু অত্যন্ত সোজা পদ্ধতি। সেটা কি ভাগবত থেকে, ভাগবতে অনেকেই বলেন মহারাজ কি পদ্ধতিতে। আমার প্রথম কথা হলো, জগতে তুমি অন্বেষণ করো, ভগবানের কাছে কাঁদতে থাকো। তুমি যদি তোমার জীবনে কোনো একজন সদ্গুরুকে পেয়ে যাও, সদ্গুরু পাওয়া তো অসম্ভব, বর্তমান যুগে সদ্গুরু অসম্ভব, পাওয়া প্রায় অসম্ভব। সদ্গুরু যদি পেয়ে যাও তাহলে তোমার সমস্যা সমাধান, আর ওই সদ্গুরুর চরণে যদি তোমার জীবনটা তোমার আত্মসমর্পণ করতে পারো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। বলে কি কোথা থেকে বললেন? শাস্ত্র থেকে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, দেখো এই যে মনটাকে কেউ বশীভূত করতে পারছে না, অনায়াসে এই মনটাকে বশীভূত করা যাবে। কি করে? ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েত। কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ। কি সিদ্ধান্ত হলো? বলছে হ্যাঁ জয় হয়। কি করে? প্রথম কথা হলো, তোমার কপালে সদ্গুরু আছে কি না, তোমার যে অবস্থা সে অনুপাতে ভগবান তোমাকে গুরু পাঠিয়ে দেবে। কেউ জ্ঞানী গুরু, কেউ যোগী গুরু, এসব আমি আলোচনা করব, কালকে সকালেও তুলব, কেন এই প্রসঙ্গেই আসছে, এখন আর এইসব বিস্তৃত করব না। কাজে রাস্তা পাওয়া গেল, ওয়ে আউট। কি করে হবো? মানে একটা রাস্তা আছে, যদি কপাল প্রসন্ন হয় ভগবান, তোমাদের সৌভাগ্যের উদয় হয়, পূর্বের সুখ্যাতি কমে, আর যদি কোনো সময় যদি সদ্গুরুর সন্ধান পাওয়া যায়, তত্ত্ববিদ সদ্গুরু যিনি সব সমস্যার সমাধান করবেন, তখন কি হবে? বলছেন তখন সব সমাধান, বলছেন রজতম, এটা তো সামান্য কথা, রজস্তমস্য সত্যেন, রজতমকে শতগুণ দ্বারা পরাভূত করো। রজতম সত্যগুণ বাড়লে রজতম গুণ কমে যাবে। রজস্তমস্য সত্যেন আর সত্যঞ্চ উপশমেন চ, উপশম মানে, উপশম মানে আমরা রোগকে ছাড়িয়ে দিলে উপশম বলি, এখানে উপশম মানে ওই যে জ্বালা যন্ত্রণা, শরীরের জ্বালা যন্ত্রণা, বিভিন্ন মানসিক যন্ত্রণা, উপশম। এই উপশমের পদ্ধতি আছে গুরু সেবা আদি বিভিন্ন দ্বারা, এই জন্য সম দব শৌচ সরলতা আদি বিভিন্ন রকম এইসব পদ্ধতি আছে। রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ, উপশমেন বা বলছেন সমস্ত জয় করা হবে তোমার খুব অঞ্জসা, মানে এরকমভাবে ভগবান বলছেন রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন বা এতৎ সর্বম, জানিয়ে তুমি এতটা মাথা খারাপ করে ফেলছো, হবে না হবে না হবে না, আমার দ্বারা ভজন হবে না। ভগবান বলছি কে বলল হবে না? হবে। এতৎ সর্বম গুরৌ ভক্ত্যা পুরুষো হি অঞ্জসা জয়েত, এত তাড়াতাড়ি হয়ে যাবে ঠাকুর? হ্যাঁ বলছি সদ্গুরু যদি পাও, বলছে গুরৌ বহু, এখানে বলছেন গুরৌ, গুরৌ কখন ব্যবহার হয়? দ্বিবচনে, গুরবহ বললে বহু বচন, তাহলে এখানে দ্বিবচন কেন হলো? বললে সোজা কথা, এক হচ্ছে শিক্ষাগুরু, এক হচ্ছে দীক্ষাগুরু, যিনি আমায় প্রেরণা দিয়ে চেষ্টা করছেন। অবশ্য এইসব তত্ত্ব আলোচনা করলে দেখবেন এইসব পৌপা ছাড়া আর কেউ ব্যাখ্যা করেননি, এরা হচ্ছে আপনারা অবশ্যই জানবেন যে দীক্ষা দানকারী সম্বন্ধ জ্ঞানদাতা আচার্য আর অবিদেয় জ্ঞানের শিক্ষাদাতা অবিদেয় আচার্যের গুরু শিক্ষাগুরু, একে অভিন্ন দর্শন করাটা উচিত, অভিন্ন রূপে দর্শন করার চেষ্টা করুন। যদি উপলব্ধি করতে না পারেন তাহলে গুরুদর্শনে ভেজাল ঢুকে যাবে আর অধঃপতন হবে। আর যদি আপনাদের জীবনে দেখা যায় আমার গুরুদেব খালি মন্ত্র বলেছেন মহারাজ, আর কিছু শিক্ষা ফিক্ষা দেননি, কিছু বুঝতে পারছি না, কীভাবে ভজন করবো, উনি কিছুই বলেন না, তাহলে সেই গুরুদেবের কাছে পরামর্শ নিয়ে, যিনি তত্ত্ববিদ আচার্য অন্য কোনো যদি থাকেন শাস্ত্রবিদ তত্ত্ববিদ, তার কাছে পরামর্শ, মহারাজ ওনার কাছে গিয়ে কেউ ভজনের শিক্ষা করব, হ্যাঁ হ্যাঁ যা যা ওনার কাছে যা। আর যদি উনি বলছেন না উনি ব্যভিচারী খালি শাস্ত্র মুখস্থ করুন, না না একদম না, যাস না। কোনো কোনো মহাপুরুষ তো এমন হয় উপদেশ কম করেন খালি ভজন করেন তো। কিন্তু আমাদের চৈতন্য চৈতন্য থেকে একটা কিন্তু সুন্দর জানিয়ে দিয়েছেন কথা, আচার করে কেহ না করে প্রচার, প্রচার করে কেহ না করে আচার, আচার প্রচার নামের করহ দুই কার্য, তুমি সর্বগুরু তুমি সর্বজগতের আর্য। তাহলে নিজে হরিভজন করে গুরু পারম্পর্যক্রমে প্রভুপাদ আমাদের গোস্বামীগণের পারম্পর্যক্রমে সেই সব অপ্রাকৃত সিদ্ধান্তের কথা, মানুষ যে ভুল পথে পরিচালিত হচ্ছে তাদেরকে ফিরিয়ে এনে তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেওয়া, এটা কত বড় যে একটা কর্তব্য, এটা আপনাদের মাথায় ঢোকা খুব মুশকিল। কত বড় কথা, কত বড় একটা দায়িত্ব একটা সাধুর, এ তো কথা জগতের লোক সাধারণ লোক অনুভব করতে পারছে না কত বড় দায়িত্ব পড়েছে। তাই এখানে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী ধীরে ধীরে সমস্ত বর্ণনা করলেন, কী কী বর্ণনা বলছে, এইভাবে ভগবানের স্থূল রূপকে আগে অনুভব করো, প্রথমে তো জিতাসন জিতসাহ ইত্যাদি কথা বললেন, এগুলোকে জয় করো, তারপরে ভগবানের বৃহৎ রূপেতে মন সন্নিবেশ করো, অবাক হয়ে দেখো ব্রহ্মাণ্ড লাগে, অনন্ত ব্রহ্মাণ্ড, এর মধ্যে আমি কে, এটা অনুভব করো। তারপর আস্তে আস্তে যদি কপাল ভালো থাকে তো কেউ সদ্গুরু পেল, এ তৎসর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়েত, দেহদারী জীব যদি এরকম ধরনের কোনো রাস্তা পায় তাহলে তো তার কপাল খুলেই গেল, আর কোনো চিন্তা কিছু নেই। এইবারতে ধীরে ধীরে ভগবানের বৃহৎ রূপের বর্ণনা করলেন, বৃহৎ রূপের বর্ণনা করার পর গুরু বৈষ্ণবের লক্ষণ হলো আপনাদের হৃদয়েতে সংসারের জন্য যে আকর্ষণ, এই আকর্ষণগুলোকে কাটিয়ে দিয়ে আপনাদের মধ্যে বৈরাগ্যের উৎপাদন করা, তাই তো? সাধুগুরু বৈষ্ণব কী করেন? সাধুগুরু বৈষ্ণবের কাজ হলো সংসারের প্রতি যেন আকর্ষণ আপনাদের কমে যায়, আর পরবস্তুর পরে যেন আকর্ষণ হয়, স্বাভাবিকভাবেই তাহলে আপনাদের বৈরাগ্য চলে আসবে। বৈরাগ্য কথাটা আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করেছিলাম, আমি আর দ্বিতীয়বার করব না। বৈরাগ্য হৃদয়তে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা আশার আলো ফুটে উঠছে, যখন আর ভোগ বাসনা ভাল লাগছে না, আর যে সংসার নাহি লাগে ভালো, কাহাঁ যাই কৃষ্ণ হেরি, এই চিন্তা বিশাল, এটি তো আলটিমেট কথা। সাধকের জীবনে যদি পরিপক্ক অবস্থা, সে অবস্থাটা কেমন, সে অবস্থায় সেখান তখনই তার এরকম ধরনের অবস্থা তো বেরোয়, আর যে সংসার মোর নাহি লাগে ভালো, কাহাঁ যাই কৃষ্ণ হেরি, এ চিন্তা বিশাল। যুগায়িতম নিমসেন চক্ষুষাপাবৃষ্যায়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে, এটি তো শেষ কথা। যুগায়িতম নিমেষেন চক্ষুষাপাবৃষ্যায়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে, চোখে যেন বর্ষার ধারা নেবেছে, কিছুই আর ভাল লাগছে না সংসারে, কারোর সঙ্গে কথা বলতে, কিছু দেখতে, কিছু ভোগ করতে, কিছু কিছুই ভাল লাগছে না, কেবল খালি মনে হচ্ছে কবে কৃষ্ণকে আমি পাব। যেটা শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ কৃষ্ণ হয়েও ইচ্ছা করে লীলা করে দেখিয়েছেন, যে ভগবত ভগবত বিরহে একটা ভক্তের কীরকম ধরনের অবস্থা হতে পারে, কাউর কাছে দেখবার দরকার নেই। কেবল চৈতন্য মহাপ্রভুর জীবনটাকে অ্যানালিটিক্যালি যদি কেউ বুঝতে পারে তাহলে সব হয়ে যাবে। তার জীবনে তিনি সব দেখিয়ে দিয়ে গেছেন, সাধকের কি কি করা উচিত, কেমনভাবে সাধকের কি কি পথ অবলম্বন করা উচিত, কেমনভাবে, এগুলো সব চৈতন্য মহাপ্রভু দেখি। স্বভক্তেভ্যো শুদ্ধ্যাম নিজ ভজন মুদ্রাম পদিশন সচৈতন্য কিং মে পুনরপিদি স্বর্যাস্বতিপদম। সেই চৈতন্য মহাপ্রভু কি আমার নয়নগোচর হবেন, যিনি ভক্তগণের জন্য নিজে জনকে শিক্ষা দেওয়ার জন্য নিজে আচরণ করে জীবনে সুন্দর আদর্শ স্থাপন করে গেছেন। প্রভু শেষ সময়তে দেয়ালেতে মুখ ঘষছেন, রক্তপাত হচ্ছে, পাগলের মতো ছুটছেন, সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, কৃষ্ণ কই, তিনিই কৃষ্ণ, অথচ গম্ভীরার মধ্যে মুখ ঘর্ষণ করছেন, পাগলের মতো বেরোবার জায়গা পাচ্ছেন না। আবার কখনো কখনো দেখা যাচ্ছে গম্ভীরার মধ্যে থেকে প্রভু চলে গেছেন কোথায়, সেই জগন্নাথের মন্দিরের সম্মুখে তেলেঙ্গি গায়ে গৌমাতা তার মাধ্যমে পড়ে রয়েছে। অথচ দরজা বন্ধ, তিনটে দরজা বন্ধ, গম্ভীরা তিন দরজা বন্ধ, অথচ প্রভু চলে গেছেন কোথায়, তাই তো, তিনটে দরজা গম্ভীরার বন্ধ রয়েছে, অথচ মহাপ্রভু কোথায় চলে গেছেন, জেলে গিয়ে কোথায় চলে গিয়ে পড়ে রয়েছেন। জগন্নাথ মন্দিরের তেলেঙ্গা গায়ে যেখানে মহাপ্রসাদ ত্যাগ করে দিয়েছে, গোমাতারা খেয়ে নেবে বেশি হয়ে গেছে, সেখানে পড়ে রয়েছেন মহাপ্রভু কূর্ম আকৃতি লাভ করে। কি আশ্চর্য কথা, সাক্ষাৎ ভগবান, অথচ কৃষ্ণ নিজেই, কৃষ্ণ নিজেই, কৃষ্ণকে কি করে পেতে হয় এটা দেখাবার জন্য যে পন্থা দেখিয়ে দিয়ে গেছেন, এর উপরে আর কোনো পথের দরকার নেই। এটাই যদি গুরু বৈষ্ণব আনুগত্যকে সমগ্র জীবন দেখেন, আলোচনা করেন, তাহলে ভগবত প্রাপ্তি একবারে নিশ্চিত, 100% ভগবানকে প্রাপ্তি করা যাবে। সাধুগুরু বৈষ্ণব আনুগত্যে চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃতে এই সবগুলোই আলোচনা করা হয়, তার মধ্যে চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষা সব কিছু এখানে পেয়ে যাবেন। সেখানে অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্তরম ভিত্তিত্তয়ম উরু বিলঙ্গ উচ্চই কালিঙ্গিক সৌরভী মধ্যে পতিত হ। কী বলছেন রঘুনাথ দাস গোসাই স্তবকল্পমালা, এতে বলছেন দ্বারত্রয়ম অনুদ্ঘাট্য ভিত্তিত্তয়ম উরু বিলঙ্গ উচ্চই কলঙ্গিক সৌরভী মধ্যে পতিত। তিনটে দরজা বন্ধ, বিশাল বিশাল পাঁচিল, গম্ভীরার পাঁচিল যদি কেউ দেখে অবাক হয়ে যাবে, বিশাল পাঁচিল, প্রভু এই সব বন্ধ রয়েছে দরজা, কোথায় চলে গেলেন, কেউ পাচ্ছে না খুঁজে। অনুদ্ঘাট্য দ্বারত্রয়ম ভিত্তিত্তয়ম উরু বিলঙ্গ উচ্চই কলিঙ্গিক সুরভী মধ্যে পতিত, প্রভু সেখানে গিয়ে পড়ে রয়েছেন। তাহলে আমরা দেখছি এখানে প্রথমেই সাধুগুরু বৈষ্ণবের নিয়ম হল কোনো তা শরণাগত ব্যক্তিগণের মধ্যে বৈরাগ্যে সঞ্চার করবেন। এইসব কথাগুলো কেউ কিন্তু নজর দিচ্ছেন না, আমি কুকুরের মতো চিৎকার করে যাচ্ছি কিন্তু কেউ এই কথাগুলো নজর দিচ্ছেন না। যদি আপনি শিষ্য তৈরি করেন আপত্তি কী আছে তাতে, কিন্তু শিষ্য তৈরি করার পূর্বে যে লক্ষণ কী দেখে আপনি শিষ্য বানালেন, আর শিষ্য বানাবার পর আপনার কাছে কী শক্তি আছে যে ওর মধ্যে দিলেন, আর যদি শক্তি না থাকে তাহলে দীক্ষা দেওয়ার কী দরকার ছিল, আর যদি দেন তাহলে পরিবর্তন করুন তাকে। অবশ্যই একথা সত্য যে একশো জনকে দীক্ষা দিলে সবাই যে চেতনায় উদয় এরম কোনো কথা নেই, তবে যতটা হরিভক্তি বিলাসে বলা আছে যেভাবে মহাজনগণ বলেছেন সেই অনুপাতে করা উচিত, তাতে কী হবে উৎপাতের সংখ্যা কমে যাবে। অনেকে বলেন অনুকূল পরিস্থিতি কখনোই পাওয়া যায় না, যারা ভজন করে প্রতিকূল পরিস্থিতিতেই করে, আমিও এই কথাটা জানি, কিন্তু প্রতিকূল পরিস্থিতি দেখলে নবাগত যারা ভজনে আসছেন তারা ভীত হয়ে যান, সবে এসছেন বাড়ি থেকে, এসে দেখলেন এরম হচ্ছে, ধর আমি থাকবো না, চলে যা। ছেলে বামন গোস্বামী মহারাজকে এই প্রশ্ন করতেন, আমাকেও এইসব প্রশ্ন করে, কেন মহারাজ ভজনে এসে অনেক ব্যক্তি বেশিরভাগ চলে যাচ্ছে, কেন কি উত্তর দেবে লোকে? এইসব কথা বললে তো কেচো করতে সাপ আসবে। তবে অল্প কথায় আমি বলে রাখি, তাদের শাস্ত্রীয় শ্রদ্ধা লৌকিক শ্রদ্ধা দুটো বলে কথা আছে। যারা লৌকিক শ্রদ্ধা নিয়ে চলে এসছেন তারা আজ না হলো কালকে বাড়ি চলে যাবেন। যারা লৌকিক শ্রদ্ধা লাভের পরে কোনো সাধুর সঙ্গ হয়েছে, শাস্ত্রীয় শ্রদ্ধা লাভ করেছেন এবং শাস্ত্রীয় শ্রদ্ধা দৃঢ়ভাবে হৃদয়তে স্থান পেয়েছে, তারা আর বাড়ি যাবেন। কিন্তু প্রারম্ভিকভাবে যারা ভজনে আসেন তাদেরকে যে নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন নিয়মানুবর্তী এসব শিক্ষা নাই দেন, ও এরকম হবে সংকীর্তন করছে কি করছে কি কর, এটা কি সংকীর্তন হচ্ছে? খালি অর্থগুলোকে বাইরে থেকে আনলে কি সমাধান হবে? অনেকে মনে করেন অর্থ দিয়ে, অনেকে এরকম আছে এরকম বলেও ফেলে, মানি ইজ দ্য সেকেন্ড গড। আমি বললাম তোমার চরণে ধরি, মানি ইজ দ্য ফার্স্ট গড, এটা বলনি তুমি, তোমার এ ক্ষমতা ছিল, তুমি এও বলতে পারতে, ভগবানই হচ্ছে প্রধান, মা টাকাই হচ্ছে সব। আরে মূর্খের দল, টাকাই যদি সমাধান হতো তাহলে ভজন হচ্ছে না কেন? তোমার তো টাকার অভাব নেই, টাকাটা সমাধান নয়, যে যে সমস্যা হচ্ছে টুক করে চাকা বারকা দিয়ে যায় না, যা মনে করছো টাকাটা সমাধান, নিজের যোগ্যতার অভাব, বুঝতে পারছে না টাকাটা সমাধান নয়, টাকা দিয়ে কোনো দিন সমাধান হয় না। যদি প্রভুপাদের কথা ভক্তিবিনোদ ঠাকুরের কথা সম্যক রূপে আচরণ করে দেখানো যায় তাহলে পরিস্থিতি ফিরবে, কিন্তু এই কথাটা কেউ মানতে রাজি না। একটা পচা আলু যদি বস্তায় থাকে সঙ্গে সঙ্গে চাষু কী করবে? পচা আলুটাকে আলাদা করে দেবে, কেন ও জানে পচা আলু থাকলে বাকি আলু সব পুচে যাবে খুব শীঘ্রই, এটা কমন সেন্স। ওরা এই কথা মানছে না। আমি যার মধ্যে দেখা যাচ্ছে কিছু বিশেষ দোষ, যে ওদের সঙ্গে থাকলে পরে কিছুতেই শুনছে না মহাজনের কথা, ক্ষতি করে ফেলছে, অন্তত একে আলাদাভাবে ট্রিটমেন্ট করা হোক, আলাদাভাবে ট্রিটমেন্ট করা হোক, তা নাহলে সে কী করে এগোবে? প্রথমে বাইরে থেকে এসেই দেখছে বিদেশিনীগুলো ঘুরে বেড়াচ্ছে মঠের মধ্যে, যথেচ্ছ ব্রহ্মচারীর সঙ্গে কথা বলছে ঘোরাফেরা, আমরা বাহ কাঁচকলা ভজন হবে তো, এ তো কোনো জন্মই ভজন হবে না, তোমার ক্ষমতাও নেই তুমি ভজন করে কাউকে ভজনে নিয়োজিত করে দেখাবে, তুমি জানোই না, এভাবে হয় না। প্রথমে বৈরাগ্যের উৎপাদন করাবার জন্য ঠিক যেভাবে রূপ সনাতন আদি যেভাবে বলেছেন, গোস্বামীগণ যেভাবে বলেছেন ওভাবে চলতে হবে, চৈতন্য মহাপ্রভু যেভাবে বলেছেন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে হয় না হয় কৃষ্ণের স্মরণ, এই কথাগুলো কেউ মানছে না। তারা বলছে আমি টাকা নিয়ে এসছি, টাকা দিয়ে খা দা ছানা রসা বানা পুষ্পান্ন বানা খা দা মিষ্টি মিষ্টি যা পারিস খা, যা টাকা লোট, এই তো টাকা এনে দিয়েছি, এভাবে সমাধান নয়, তাকে তুমি একটা জীবাত্মাকে বাঁচাতে পারবে না, এই কথাগুলো কেউ মানছে না। বরঞ্চ মহাপ্রভু বলেছেন ভালো না খাইবে আর ভালো না পরিবে ইত্যাদি বলেছেন, তো কখনোই করবে না। গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পরিবে, আর নিষ্কিঞ্চন হয়ে সর্বদা কৃষ্ণনাম লেবে, এই কথাগুলো তো কেউ বলছেন? বলছে না এগুলো দরকার নেই, মানে আমরা নতুন পথ বার করেছি, আর নতুন পথ দেখা, নতুন পথ দেখাও জগৎকে, আমরা তো জানি পথটাই একটাই মহাজনগেন জেনগত সব, ওরা বলছে নতুন নতুন পথ বার করছি দেখা। অর্থাৎ এই কত কথাগুলো কেন বললাম? এই বৈরাগ্য উৎপাদনের জন্য পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী প্রথমেই হরিকথার পূর্বে শাসন করেছেন, তম তু মরিষ্যে ইতি অচিন্তয়, রাজন তুমি মরে যাবে, তুমি মরে যাবে, তুমি মরে যাবে, এই কথাটা ভাবো সব সময়, তাহলে মনটা আর অস্থির হবে না। যে মুহূর্তে আপনাদের চঞ্চলতা চলে যাবে, যে মুহূর্তে জানবেন যে আমার মৃত্যু চলে এসছে, আর সময় নেই, দেখবেন যেসব ব্যক্তির ক্যান্সার আদি হয় মন খারাপ হয়, চুপচাপ থাকে, জানে কালকে মরে যাব খুব শীঘ্রই, কখন যে কাকে কাল গ্রাস করবেন কোনো ঠিক নেই। অতএব মায়ামেহ মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করুণ সন্ধান। এখানে পরীক্ষিত মহারাজকে যদিও তার মধ্যে বৈরাগ্যের কোনো অভাব নেই, তথাপি সুখদেব গোস্বামী তার বৈরাগ্যের কথা কিছু কীর্তন করছেন। এত সুন্দর বৈরাগ্যের কথা কোনোদিন শোনেননি। এখনকার দিনে যারা আছেন তারা এসব মেনে নিচ্ছেন না। যদি নাই হতো তাহলে সুখদেব গোস্বামীর কী প্রয়োজন পড়েছিল পরীক্ষিত মহারাজের কাছে কথাগুলো কীর্তন করা, যদি এগুলো দরকারই না পড়ে? এই জগতের কোনো বস্তুর সঙ্গে আমার নিত্য সম্বন্ধ নাই এটা অনুভব করিয়ে দেওয়ার নামই তো হলো বৈরাগ্য উৎপাদন। এই জগতের কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে আমার কোনো নিত্য সম্বন্ধ নাই, আমার সম্বন্ধে একমাত্র ভগবানের সঙ্গে, কিন্তু যার সঙ্গে সম্বন্ধ সেটাই কেটে রেখে বসে রয়েছি, আর যার সঙ্গে সম্বন্ধ নেই সেখানে সম্বন্ধে জুড়ে বসে। তা তোমার সমাধানটা কী করে হবে? তোমার সমাধানটা সলিউশন কী করে হবে? কোনোদিনই হবে না। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, সত্যাম খিত কিম কশিপু প্রয়াস বাহৌ সসিদ্ধে বাহৌ সসিদ্ধে উপবর্হনৈ কিম সত্যম খিত কিম কশিপু প্রয়াস বাহৌ সসিদ্ধে উপবর্হনৈ কিম সত্যাঞ্জলৌ কিং পুরুধাম পাত্রা দিগ্বল কলাদি দিগ্বল কলাদৌ সতিম কি সতি কিং দুকুলৈ সত্যাঞ্জলৌ কিং পুরুধাম পাত্রা দিগ্বল কলাদৌ সতি কিং দুকুলৈ চীর্ণানি কিং পথি ন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈবাঘ্রিপাপরভিত সরিতপিয়শুষ্যন রুদ্ধা গুহা কিমজিতোবতি উপসন্যন কস্মাদ ভজন্তি কবয়ো ধনদূর্মদান্ধ্যান কস্মাদ ভজন্তি কবয়ো ধনদূর্মদান ধ্যান। বলছেন সত্যাম খিত কিম কশিপু প্রয়াসই, যখন এত বড় পৃথিবী পড়ে রয়েছে, ঘাস পাতা শুকনো পাতা পড়ে রয়েছে, আর বিষ্ণার জন্য এত ব্যস্ত হওয়ার দরকার কি? সত্যাম খিত কিম কশিপু প্রয়াসই, আর বাহু এই হাতের বাহুটা তো রয়েছে, আবার বালিশের চিন্তা করছো কেন? বালিশ এলে একটু ভালো হতো, ভালো করে ঘুমোতে পারতাম। বলছেন বাহৌ সসিদ্ধে উপবর্হণই কিম, বালিশ দিয়ে কী করবে? তোমার তো এ হাত রয়েছে, অনেক মহাজনী দেখে মহাপুরুষ হাতের উপরেই সে বালিশ বালিশ নেয় না, কোনোদিন তাদের বিষ্ণার কোনো বই কোনো মতে একটা কিছু কম্বল ফমল পেয়ে শুয়ে বলো। চিরণানি কিং পথিন সন্তি দিশন্তি ভিক্ষাম নৈভাং নৈবাঘ্রিপাপ পরভিত সরিত অপি অসুস্যাম। বলছেন কাপড় চোপড়ের কি তোমার অভাব বোধ করছো? কিন্তু দেখো ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কী করতেন, গঙ্গার ঘাটে পড়ে থাকতেন, কোনো মরা যদি কেউ পোড়াতে আসতো সেই কাপড়টা এসে ফেলে দিত, সে কাপড়টায় কী করতেন গঙ্গা জলে দিয়ে চাপা দিয়ে এনেছে, পড়াটা তোর খুলবে না, সেটাকে গঙ্গা জলে ধুয়ে মাটি দিয়ে ভালো করে সেটাকে তিনি পরিধান ব্যবহার করতেন, কার কাছে বলতেন না আমার কাপড় নেই একটা কাপড় দে, পরম নিরপেক্ষ ছিলেন। এ ধরনের নিরপেক্ষ অবস্থা বর্তমানে অসম্ভব আমি জানি, কিন্তু সুখদেব গোস্বামী যখন বলেছেন তখন এটা ইম্প্র্যাকটিক্যাল, এটা হতে পারে না, কাউর কাউর জীবন হতে পারে। যেমন বংশীদাস বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, বৃন্দাবনের কৃষ্ণদাস বাবাজি মহারাজ, কত মহাপুরুষ আছেন তাদের জীবনে এ ধরনের ঘটনা দেখা যায়। তার নেই এটা বললে হবে না, আছে আমার চোখে পড়ছে না, তাই কি না? তারা নিজেকে সাধু বলে মনেই করেন না, এরকমভাবে দৈন্য হয় ভজন করেন, আশ্চর্য কথা। একদা আসিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ কুটিয়াতে ভজন করছেন, ছিল সচ্চিদানন্দ ভক্তিমিনোদ ঠাকুরের যে পূর্বাশ্রমে গৃহিণী আমাদের হচ্ছে ভগবতী মা, তিনি ভক্তিস্বরূপিণী, তিনি এসছেন নবদ্বীপে সের গৌরকিশোর দাস বাবাজি মহারাজ চরণ দর্শন করতে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ গেছে দণ্ডবোধ করতে গেছেন, তিনি দেখেই চিনতে পেরেছেন, ভক্তিমান, তিনি তো জানেন অন্তঃচক্ষু আছে, মা এসছেন আমাকে দেখতে। সেই জন্য সেখানে হেসে হেসে বলছেন, মা এখানে কী জন্য এলেন, নবদ্বীপে, নবদ্বীপে কী জন্য এলেন, কেনাকাটা করবার জন্য এলেন নাকি মেলা দেখতে এসছেন? বলছে আপনাকে দেখছি, আমাকে দর্শন করতে এসছেন, আমাকে আবার কেউ দর্শন করতে আসেন নাকি, এরকম দৈন্য। প্রথমে বলছেন আপনারা কি মেলা দর্শন করতে এসছেন নবদ্বীপে, না ঠাকুর দর্শন করতে এসছেন, নাকি কোনো কেনাকাটা করতে এসছেন নবদ্বীপে, কী জন্য এসছেন? যখন বলছে আপনাকে দর্শন করতে, তখন অবাক হয়ে বলছেন, আপনার ঘরেই যে বসে রয়েছেন, আপনার ঘরে, আপনার ঘরেতে বসে রয়েছেন গৌরাঙ্গের পার্ষদ, তাকে ফেলে রেখে আপনি এখানে এসছেন? অর্থাৎ ভক্তিমান ঠাকুরের কথা বলছেন, আপনার ঘরেই বসে রয়েছেন গৌরাঙ্গের নিজজন, তাকে ফেলে রেখে এত দূরে আপনি কষ্ট করে এসছেন? যাক, এই হচ্ছে মহাজনগণের দৈন্য। ভগবানকে ভজন করার জন্য কোনো বিশেষ কষ্ট করতে হয় না, তার কথার উত্তর আগেই বলা হয়েছে। ভগবান সমস্ত, যেমন বায়ু সর্বস্থানে প্রবাহিত হয়, সেরকম ভগবান সবারে অন্তঃকরণেই বসে রয়েছেন, তাকে আলাদা জায়গার খোঁজবার দরকার পড়বে না। এবং সচিত্তে সতয়েব সিদ্ধ, এবং সচিত্তে সতয়েব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত। ভগবান অনন্তদেব কি তোমার হৃদয় নেই? না থাকলে বেঁচে আছো কী করে? সবই রয়েছেন, কিন্তু কেউ বুঝতে পারছেন না সংসারের পার চলে যাওয়ার জন্য কীরকমভাবে ভজন করা উচিত, এটা কেউ অনুভব করতে পারছেন না। ধীরে ধীরে এবারেতে সুখদেব গোস্বামী যোগীগণ কীভাবে যোগী পুরুষদের ক্রমশ উৎকর্ষ প্রাপ্তি, অর্থাৎ এখানে আমি ছোট একটা গ্রন্থ, সেটা নাম দেওয়া হয়েছিল কি, ওটা ভগবত নাম দেওয়া হয়েছিল, ওটা ভুলে গেলাম, এত গ্রন্থ বেরিয়েছে 64খানা, এক্ষুনি মনে পড়বে। সেখানে ভগবত প্রাপ্তির যে পদ্ধতি, তার মধ্যে সেই গ্রন্থটার মধ্যে সন্দর্ভে সার কিছু ছিল, কিন্তু গ্রন্থ এখন ফুরিয়ে গেছে, সব নাই, কত গ্রন্থ সব শেষ। সেখানে ক্রমমুক্তি কীভাবে, এই যে যোগী পুরুষদের ক্রম উৎকর্ষ প্রাপ্তি, কোন কোন যোগী সেখানে আছেন যে ক্রমসিদ্ধি, আর কেউ সদ্য সিদ্ধি, মানে সদ্য মুক্তি আর ক্রমমুক্তি, এই সব বিষয়ে বর্ণনা আছেন। যারা সদ্য মুক্তি লাভ করবেন, তারা ভজন এমনভাবে করেন, তার আর কোনো জায়গায় কিছু আকাঙ্ক্ষা নাই, সমস্ত জায়গা থেকে তার মন উঠে গেছে, এখান থেকে শরীর ছাড়লেন, শরীর সম্পূর্ণ গিয়ে সদ্য মুক্তি বলা হয়, যোগীগণের সদ্য মুক্তি। আপনি এখন ভক্তিরাজ্যের কোনো গোপন কথা আমি আলোচনা করছি না, এটা করে সদ্য মুক্তি, অর্থাৎ দেহ ছাড়লো, সঙ্গে সঙ্গে চলে গেল, সেখানে গিয়ে সেখানে নিষ্কল ব্রহ্মেতে বিলীন হলেন। যোগী যদি হন, জ্ঞানী হন, বা পরমাত্মাকে প্রাপ্তি হওয়ার জন্য চেষ্টা করছেন, এরা হচ্ছে সদ্য মুক্তি। আর ক্রমমুক্তির পথেতে তারা ক্রমে ক্রমে এক এক লোকেতে কেরম কেরম অবস্থা, এটা লক্ষ্য করতে করতে তপেও পড়ে যান। এই লোকটা ছেড়ে দিলাম, ভূর লোক ছেড়ে দিল, ভূবর লোকে গেল, স্বর লোক স্বর্গ, সেখানে আবার কিছুদিন থেকে ভাল লাগছে না, আবার তার উপরে গেলেন ভজন করতে করতে। এইভাবে দেখা যায় ভূর ভুব স্ব মহ জন তপ, মহর লোকেতে সাধারণ কেউ থাকেন না, অনেক উচ্চ স্তরের, হ্যাঁ, উপকর্বণ ব্রহ্মচারীবৃন্দ তপলোকে তপস্বীগণ থাকেন, ভূর ভুব স্ব মহ জন জনলোকে থাকেন কারা, তপলোকে, এইভাবে ব্রহ্মার লোকেতে পর্যন্ত তারা উঠে যান ধীরে ধীরে। বলে ব্রহ্মার লোকে দেখি কী হবে মহারাজ? বলে আপনারা অবাক হয়ে যাবেন, কথাটা অনুভব করতে পারছেন না, এই জগতের যে ভোগবিলাসের পদ্ধতিটা আপনাদের জানা আছে, আমার কথাটা খেয়াল করতে হবে, এই জগতে ভোগবিলাসের যে প্রসিজিওরগুলো আপনাদের জানা আছে, যে পদ্ধতিতে আপনারা ভোগবিলাসগুলো করেন, আর যে শরীরটা নিয়ে ভোগবিলাসটা করেন, আর যে মন নিয়ে ভোগবিলাস করেন, যখনই আপনি এই ভূলোক, এই ভূলোক, এই পৃথিবী যে আছে, পৃথিবীটা ছেড়ে যেই উপরে যাবেন তখন দেখবেন সেটা চেঞ্জ হয়ে যাবে। বলে সে আবার কি বুঝতে পারবেন না। এখানে যে শরীর নিয়ে, যে মানসিকতা নিয়ে, যে জড়বস্তুগুলোকে যেমনভাবে ঠিক যে পদ্ধতিতে ভোগ করেন, এর ওপর লিখে যে স্বর্গলোকে চলে যান দেখবেন ওখানে ভোগ ভোগ বদলে গেছে। ভোগটা এখানে স্থূল ভোগ, দুর্গন্ধ দূষিত, রক্ত মাংসের দুর্গন্ধ দূষিত ভোগ। যখনই ওপরে যাবে তখন সেই ভোগগুলো ফাইন হয়ে আসবে, সূক্ষ্ম ভোগগুলো ফিল্টার হতে হতে ওপরে যাচ্ছে। বোঝা গেল আমি কী বলছি? বোঝা যাচ্ছে? ভোগের প্রসিডিওরগুলো, ভোগের বস্তুগুলো, যিনি ভোগ করবেন সব একটা ফাইন একটা স্টেজে উঠছে, যেন মনে হচ্ছে রিফাইন করতে করতে ওপরে নিয়ে যাচ্ছে। স্বর্গলোকে যদি দেবলোকে যান সেখানে ভোগের পদ্ধতি পুরো আলাদা, সেখানেও ভোগ হয়, দারুণ ভোগ হয়, কিন্তু সেখানে ভোগের পদ্ধতি আলাদা। আবার সেখান থেকে আরও উপরে উঠবে, ভোর ভো আর স্ব, স্ব হলো ভোর ভো আর স্ব, মহ, মহরলোক, জন, তপ। ওতে ওতে শেষে যখন জন, তপলোক ইত্যাদিতে যায়, সেখানে গিয়ে দেখে ঋষিমণিরা যেখানে যারা আছেন, তপস্বী ঋষিমণি যারা আছেন, তারা এই জগতের দিকে যখন তাকায়, এই জড়জগতের এই পোকার মতো লোকগুলো কী করছে, এত দুঃখ, এত কাঁদছে, মারামারি করছে, খুনোখুনি কী করছে এরা, ওরা উপরে দুঃখ পায়। ওই মহর্ষি ঋষি মহর্ষিগুলো উপরে চোখের জল ফেলে, এই মর্ত লোকের লোকগুলো এত মূর্খ, এরা কাটাকাটি করছে, হানাহানি করছে, সামান্য সামান্য বিষয় নিয়ে, ভোগের জিনিস, হায় হায়, তারা কাঁদেন। তাই জন্য তারা কখনো কখনো কাউ সৌভাগ্যে সূক্ষ্ম বেশেতে চলে আসেন, মানুষের লিঙ্গ ধারণ করে। এরকম অনেকের জীবন হয়, অনেকের জীবনে এটা হয়েছে। ঋষিমুনি এসেছেন অন্য ছদ্মবেশে এসেছেন, মানুষের বেশে এরকমভাবে আসেন, কাউকে কাউকে কৃপা করেন, পিতৃলোকের অর্জমা আদি আছেন তারা। তাহলে ভূর ভুব স্ব, মহজন, তপ, হ্যাঁ, সত্য ইত্যাদি, এই যত ঊর্ধ্বলোকে উঠবেন তত ঊর্ধ্বলোকে যত উঠবেন তত দেখবেন সেখানকার ভোগের পদ্ধতি, সেখানকার ভোগের যে বিষয়, সেখানে যে ব্যক্তি ভোগ করবেন সেসব প্রসিডিওর আমল পরিবর্তন হয়ে গেছে, পুরো ফাইন প্রসিডিওর। যখন ব্রহ্মলোকে, যখন এক ব্রহ্মলোকে উঠবেন ওখানে গিয়ে মাথায় হাত দেবেন, বলি কোথায় এসছি রে বাবা। ব্রহ্মলোকে ব্রহ্মার সভা, ব্রহ্মার সভা এমনই বৈচিত্র্যময়, সেখানে প্রত্যেকটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে পুরো সিনারি বদলাচ্ছে, আশ্চর্য কথা। ব্রহ্মার সেই সভাতে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে পুরো পরিবেশ, অভিনব একটা আনন্দময়। যেখানে ওই যে আমরা রেবতী মা, তার যে বাবা বিয়ে দেওয়ার জন্য কার সঙ্গে বিয়ে দেবো গিয়েছিলেন ব্রহ্মার কাছে, আমার মেয়েটা বড় হয়েছে, শ্যানা হয়েছে, কার সঙ্গে বিয়ে দেবো বলে তুমি বলে, তখন গিয়ে দেখে ব্রহ্মা সবার মধ্যে ছিলেন, গান বাজনা চলছে, সভা চলছে, গান বাজনা বলে তাহলে একটু দাঁড়িয়ে যাই, কেন গান বাজনা এখন ডিস্টার্ব করা উচিত নয়। যখন সভাটা ভেঙে গেল তখন ব্রহ্মার কাছে দণ্ডবোধ করে বললেন, পিতামহকে বললেন, আমি আপনার এই মেয়েকে নিয়ে এসছি, কার সঙ্গে বিবাহ দেবো তো বুঝতে পারছি না, উপযুক্ত কন্যা বড়। ব্রহ্মা হেসে বললেন, তুমি কার সঙ্গে বিয়ে দেবে, এখন যে তুমি এসছো আমার সঙ্গে দেখা করতে, এখন যখন ফিরে যাবে গিয়ে দেখবে সেখানে লোক সব ছোটো ছোটো, এখন সেখানে দাপরযুগ। বলে কি, সত্যযুগ থেকে দাপরযুগ হয়ে গেছে, তেতা চলে গেছে, বলে এই অল্প সময় বসে রয়েছে, সভাটা শেষ হোক, সভাটা শেষ হোক তাহলে কথা বলব। এই সভাটা শেষ হোক বলছে, সভাটা শেষ হতে হতে এই জগতে সত্য তেতা দাপর, সত্য তেতা চলে গেছে। বলে কি, তাই এগুলো সব রিলেটিভ ব্যাপার, এগুলো লোকে কিন্তু বিশ্বাস করে না। বলছি তুমি যে আমাকে জিজ্ঞাসা করতে এসছো, এখন যদি ফেরত যাবে গিয়ে দেবে, এখন তো দাপরযুগ, সে কি বলে, হ্যাঁ তুমি যেখানে দাঁড়িয়েছিলে আমার যে এখানে সভা চলছিল, এই সভার ডিউরেশন তোমার আইডিয়া আছে? এখানে সময়ের হিসাব আলাদা, তোমাদের এখানে এসে ঘড়ি দেখো, এরকম ঘুরে ঘুরে এরকম ঘড়ি দেখবে কটা বাজে, ওখানে সেরম সময় নেই, ওখানে অন্যরকম সময়। ব্রহ্মা আর এই লোক আশ্চর্য, আর সেখানে উঠে সেখানেও ভালো লাগে না, কাদের আমরা গোপকুমারের ইতিহাস দেখব, গোপকুমারদের প্রত্যেকটা লোকে যেতে যেতে ভাল লাগে না, স্বর্গে গিয়ে ভাল লাগে, আবার ভজনগতে উপরে গেলেন। গোপকুমারের ক্রমমুক্তির পর যখন গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠে গিয়ে ভাল লাগছে, সেখান থেকে একেবারে গোলক বৃন্দাবনে কৃষ্ণের সেই লীলাতে প্রবেশ করলেন, আশ্চর্য এসব কথা, বিশ্বাসের যোগ্য বলে মনে হয় না, কিন্তু অপ্রাকৃত জগতের কথা আপনাদের এভাবে বিশ্বাস হবে না, ভজন করতে হবে। খালি দুটো গল্প কথা শুনে নিলাম, ভজন করতে করতে নিজের রিয়ালাইজেশনের বিষয় হবে। তাহলে আমরা দেখলাম সেখানে ধীরে ধীরে কিভাবে ভজন করার কথা বলেছেন ভগবানের, যখন বৃহৎ রূপের ধ্যানের কথা বললেন, বৃহৎ রূপ আগে যখন শুরু করলেন ভগবানের বৃহৎ রূপটা কল্পনা করবার কথা কীভাবে করবে সেটা শিখিয়ে দিলেন। তারপরে এবার ভগবানের যে এবার সুন্দর রূপ, যে হৃদয়ের আকাশে কেচিত সদেহান্তর হৃদয়াবকাশে প্রাদেশ মাত্রম পুরুষম বসন্ত্যম চতুর্ভুজম কঞ্জরথাঙ্গ শঙ্খ গদাধরম ধারণে আস্মরন্তি। এখন এই শঙ্খপদ্ম গদা শঙ্খচক্র গদাপদ্মধারী এই বিষ্ণুকে হৃদয়ের প্রাদেশ মাত্রম এক বেগদা এই হৃদয়তে ধ্যান করতে করতে ভগবানকে অবলোকন কর। তাহলে এখানে আমরা দেখলাম সুখদেব গোস্বামী ধীরে ধীরে মনটাকে সংযত করিয়ে বৈরাগ্য উৎপাদন করিয়ে বৃহৎ ভগবানের সেই বিরাট রূপ তারপরে এবারে ধীরে ধীরে ফিরিয়ে এনে বৈরাগ্য উৎপাদন করিয়ে তার মধ্যে যোগ সিদ্ধি অর্থাৎ ভেতরে যে যোগীগণ সেই পরমাত্ম পুরুষকে সন্দর্শন করবেন। প্রসন্ন বদনম নলিনায়তে ক্ষণম, প্রসন্ন ভক্তম নলিনায়তে ক্ষণম, কদম্ব কিঞ্জল কপিসংবাসম লসত, বলছেন লসত মহারত্ন হিরণময়াঙ্গদম স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলম লসত। হ্যাঁ, এই যে এখানে ধীরে ধীরে ভগবানের রূপগুলো বর্ণনা করছেন, প্রসন্ন ভক্তম নলিনায়তে ক্ষণম কদম্ব কিঞ্জলক পিসঙ্গবাসম, ভগবানের চতুর্ভুজ রোজ দেখবে গদা শঙ্খচক্র গদাপদ্মধারী সবসময় প্রসন্নবদন হাসছেন তিনি, নলিনায়তে ক্ষণ পদ্মপলাশ লোচন তার, আর তার পীতাম্বর ধারী পীতাম্বর ধারণ করে রয়েছেন। এইভাবে ভগবানের বর্ণনা করছেন, বলছেন লসত মহারত্ন হিরণময়াঙ্গদম, বিভিন্ন রত্ন যে পরে রয়েছেন, স্ফুরত মহারত্ন কিরীট কুণ্ডলম মুকুট পরে রয়েছেন কৌস্তুভমণি, ধীরে ধীরে এই সমস্ত বর্ণনা করছেন। উন্নৃদ্য হিত পঙ্কজকর্ণিকালয়ে যোগে সরাস্থিত পাদ পল্লবম, এইভাবে বর্ণনা করছেন। শ্রীলক্ষণম কৌস্তুভ রত্ন কন্দর কন্দর কন্দরম অম্লায়ত অম্লায়তা লক্ষা অম্লায়ত, বলছেন শ্রী লক্ষণম কৌস্তুভ রত্ন কন্দরম অম্লান লক্ষা বনমালায়াচিতম, এইভাবে ধীরে ধীরে বর্ণনা করছেন, করে ভগবানের সুন্দর রূপের বর্ণনা করছেন। এইভাবে ধীরে ধীরে কিভাবে জীব ধীরে ধীরে এই জগৎ থেকে চলে যাবে বিভিন্ন পদ্ধতি বর্ণনা করছেন তার, ভগবানের রূপে বৃহৎ রূপ সূক্ষ্ম রূপ স্থূল মুক্তি যাকে বলে সদ্যমুক্তি এবং ক্রমমুক্তি ইত্যাদি সব বর্ণনা করলেন। তারপরে বলছেন শেষেতে একটা মন্তব্য করছে, এই সব বর্ণনা করার পর ভক্তিযোগের আচার্য তিনি, তাই জন্য বলছেন তাসমা সর্বাত্মনারাজন হরিহি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নিনাম। এত সব কথা রাজন আমি আপনাকে বললাম, তোমাকে আমি বললাম, কিন্তু একটা কথা সিদ্ধান্ত জেনে রতো, এত কথা বলার পরে বলছেন তসমাত সর্বাত্মনা রাজন হরিহি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্য ভগবান নিনাম। এত কথা আমি তোমাকে বললাম, কিন্তু মূল কথাটা জেনে রেখো যে ভগবান হরির কীর্তন শ্রবণ এবং স্মরণই হল জীবের সর্ব পুরুষার্থর মূল, যেটা পুরুষার্থ দিতে পারে। পিবন্তি যে ভগবত আত্মনঃ সতম কথামৃতম শ্রবণপুটে সুসংভৃতম। পুনন্তিতে বিষয় বিদূষিতা সয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম পিবন্তি যে ভগবতো আত্মনঃ সতাম কথামৃতম শবনপুটে সুসংবৃতম পুনন্তিতে বিষয় বিদূষিতা সয়ম ব্রজন্তি তচ্চরণ সরোরুহান্তিকম পিবন্তি যে ভগবতঃ আত্মনঃ সতাম কথামৃতম শবনপুটে সুসংবৃতম যিনি সর্বসময় বাস্তব সাধুগণের কাছে সতাং সাধুগণের কাছে অপ্রাকৃত জগতের ভগবানের এই সব কথা গুণগাথা সতাম কথামৃতম শবনপুটে সুসংবৃতম পিবন্তি যে জনহা যেসব যারা পান করেন ভগবানের কথা তারা পুনন্তিতে বিষয় বিদূষিতা সয়ম সমস্ত বিষয়কে ধূলিকণাকে মুছে দিয়ে পবিত্র হৃদয় নিয়ে পুনন্তিতে বিষয় বিদূষিতা সয়ম ব্রজন্তী তারপর কোথায় যান বলে ব্রজন্তী তচ্চরণ সরোরুহান্তিকম তার চরণকল্পতরু তার মধ্যে উঠে আরামে ভগবানের নিত্যকালের সেবা সৈষ্ঠব লাভ করে থাকেন এর ওপরে সৌভাগ্য কি আছে তাহলে আপনারা বিচার করে দেখবেন। এতত নিবৃত্তমানানাম মিচ্ছতাম কুতো ভয়ম যোগিনাম নিপনির্ণিতম হরের নামানুকীর্তনম বাঞ্ছা কল্পতর্বস্য কৃপাসিন্ধু ভবেচ পতিতানং পাবন বৈষ্ণবভ্যো নমো।